গোবর্ধনম ধরম বন্ধে গোপালম গোপরূপিণম গোকুল মহোৎসবম ঈশানম গোবিন্দ গোপিকা প্রিয়ম। গুরুচরণে অনন্ত দণ্ডবত নতি জ্ঞাপন করি। গুরু পরম্পরা গুরুবর্গের সবার চরণে অনন্ত দণ্ডবত নতি জ্ঞাপন করি। শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহগণকে বন্দনা করি, দণ্ডবত করি। পুরুষোত্তম ভগবানকে দণ্ডবত করি। পুরুষোত্তম ব্রত পালনকারী ভক্তবৃন্দকে দণ্ডবত জানাই। ভগবানের মহতি কৃপা, ভগবানের মহতি কৃপা না হলে এ ধরনের এক অপূর্ব অমৃতময় সুযোগ সমুপস্থিত হয় না। ভগবানের মহতি কৃপাতে আজ এই পুরুষোত্তম ব্রত উপলক্ষে মাসকালব্যাপী যে অমৃতময় ভাগবত কথা আস্বাদনের সুযোগ আমাদের উপস্থিত হয়েছে। শাস্ত্র বলছেন এর চেয়ে অধিক লাভ আর জীবনে কোনো কিছু হতে পারে না। মানব জীবনে সর্বাঙ্গীন সার্থকতা এই ব্রত পালন এবং এই হরিকথা ভগবত কথা শ্রবণের মধ্যেই সন্নিহিত রয়েছে, লুকিয়ে রয়েছে। শ্রীমান মহাপ্রভু এই জন্য প্রদ্যুম্ন মিশ্র যখন তার কাছে হরিকথা শুনতে চেয়েছিলেন তখন শ্রীমান মহাপ্রভু বলেছিলেন, হরিকথায় রুচি তোমার, তুমি মহাভাগ্যবান। যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান। সে কোনো রাজাই হোক, সে কোনো ব্যবসায়ী ব্যক্তি হোক, সে কোনো চাকরিজীবী হোক, সে যে কোনো অবস্থায় জীবনে থাকুন না কেন, তার জীবনে এই যে ভগবত কথা শ্রবণের একটা আগ্রহ দেখা দিয়েছে, শাস্ত্র বলছেন ধ্যাত অনুমোদিত। যারা খালি অনুমোদন করেছেন না এখানে ভাগবত কথা হোক, ব্যাস দ্যাট মাচ, তারাও কৃতকৃতার্থ হবেন, তারা কেউ পড়ে থাকবেন না। যারা কোনো মতে এই ভগবত কথা হরিকথা এই ভাগবতী কথা সম্মেলনে সম্মতিসূচক কোনো বাক্য বললেন, কেবল খালি একটা জিনিস করলেন না, বিদ্বেষ করলেন না, বিদ্বেষটা করলেন না, যে কোনোভাবেই তোরা এই ভাগবতী কথার সঙ্গে সংযুক্ত থাকুন না কেন, তাদের প্রত্যেকেরই স্বীকৃতি অবশ্যই সঞ্চিত হবে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। হরিকথা শ্রবণের সৌভাগ্য সবার হয় না, এই জন্য তুলসীদাসজিও বারবার এই কথা সুন্দরভাবে বলেছেন, বিনা সৎসঙ্গ না তরই না কই, রাম কৃপা বিনা সুলভ না সই, বিনু সৎসঙ্গ না তরই না কই, রাম কৃপা বিনু সুলভ না সই। তুলসীদাসজি বলেছে। আজকে সকালে প্রাতকালীন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছিল, কিন্তু ভাগবতের প্রথম শ্লোকের আলোচনা জন্মাদশ শ্লোকের কথাটা যেন অনেক ভক্ত শ্রবণ করতে পারেন তাই জন্য এখনকার জন্যই তুলে রাখা হয়েছে। সকালে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা ভগবান উচ্চারণ করেছিলেন। এই জন্মাদশ শ্লোক কি ভাগবতের প্রারম্ভিক কথা হলেও সমগ্র ভাগবতের রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে, গায়ত্রী রূপ, এসব আমরা আলোচনা করব। কেবল মানসিকতা চাই, ধৈর্য চাই, স্থৈর্য চাই,

বাগীষযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে। অকামো সর্বকামো বা মোক্ষকাম উদারধি, অকামো সর্বকামো বা মোক্ষকাম উদারধি, তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষাম পরম, তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষাম পরম। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, জগতের লোক আমার উপর অসন্তুষ্ট হবে, আমাকে পছন্দ করবে না, এই জন্য আমি অপ্রাকৃত জগতের সত্য কথা উচ্চারণ করা বন্ধ করে দেব, অপ্রাকৃত জগতের সত্য বস্তুকে নির্দেশ করা বন্ধ করে দেব, এটা হতে পারে না। যদি আমি সাধারণ ব্যক্তিরা আমার এই অকৈত্তব্য সত্য কথাগুলো গ্রহণ করতে না পেরে তাদের আপাত মনোরম যে সমস্ত মনোবাঞ্ছাগুলো রয়েছে, কামনা বাসনাগুলো রয়েছে, আমার এই অপ্রাকৃত কথাগুলো তাদের আপাত দৃষ্টিতে বিরোধিতা করছে বলে তারা মনে করে আমার উপর অসন্তুষ্ট হতে পারেন, আমি যদি অপ্রাকৃত জগতের এই সত্যকথা বন্ধ করে দিই, শিল সরস্বতী ঠাকুর বলছেন, তবে তো আমি সৌত পন্থা থেকে বিরত হলাম, আমি তো সৌতবাণী কীর্তন থেকে দূরে সরে গেলাম, তখন তো আমি অধঃপতিত হলাম। অধঃপতিত আমার কি মূল্য থাকতে পারে? সদ্বৈদ্য সদ্বৈদ্য সর্বদাই রোগীর বাস্তব চিকিৎসার জন্য চেষ্টা করেন, সদ্বৈদ্য কখনোই রোগীর আপাত মনোরম যে সমস্ত মনোবাঞ্ছাগুলো, খাদ্য খাওয়ার মানসিক অবস্থা, তার চরিত্র আচার, এগুলোকে সদ্বৈদ্য কখনোই অনুমোদন করবেন না। তৎসঙ্গে ঔষধি অবশ্যই দেবেন এবং ঔষধিগুলোকে নিয়ম মতো ডাক্তার বৈদ্য যেমনভাবে বলেছেন ঠিক তেমনভাবে আমাকে উপযোগ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। ঔষধের উপযুক্ত ব্যবহার না করে যদি আমি বৈদ্যকে গালাগাল দিতে আরম্ভ করি আপনার ঔষধে আমার কমলো না, বৈদ্য বলবেন আপনি কি কি খেয়েছেন সত্যি কথা বলুন, যেগুলো আমি নিষেধ করেছি আপনি সেগুলো মানেন নাই, আর যেমনভাবে যখন যেরূপভাবে আমি খেতে বলেছিলাম সেগুলো আপনি করেন নাই, আমি এই ঔষধটা দিয়েছিলাম এটা বলেছিলাম আপনি দুধের সঙ্গে গরম দুধের সঙ্গে খাবেন, ওই ওষুধটা দিয়েছিলাম আমি বলেছিলাম একটু মধু মিশিয়ে খাবেন চেটে, আর একটা ওষুধ দিয়েছিলাম ওটা গরম জলের সঙ্গে একটু মিশিয়ে খাবেন, এগুলোকে বৈদ্য ভাষায় বলা হয় অনুপান বলা হয়। যে কোনো ঔষধের অনুপান অনুযায়ী যদি গ্রহণ করা হয়, বৈদ্যের কথা যদি মানা হয়, তাহলে অবশ্যই তার রোগব্যাধি থেকে নিষ্কৃতি লাভ সম্ভব, নচেত ডাক্তারকে গালাগাল দিতে হয় বৈদ্যকে, আমরা সন্দিহান হয়ে পড়ি কি করে সম্ভব, ওষুধ খেলাম কমলো না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার সমগ্র জীবনে এই বোকালুকগুলোকে বোঝাবার জন্য যখনই দেখতেন সে আমার এই অকৈত্তব্য সত্য কথাগুলো তারা বুঝতে পারছে না, অত্যন্ত কাতরভাবে তিনি কি করতেন, বিভিন্ন রকম উপাখ্যান বলতেন, সেই উপাখ্যানগুলোর মাধ্যমে তিনি বোকালোকগুলোকে সহজভাবে বুঝিয়ে দিতেন। এগুলো সাধুগুরু বৈষ্ণবের রেয়াজ, এরা তারা করে থাকেন। আমি যে কড়া কথাগুলো বিগতকাল এবং আজ উচ্চারণ করেছি সেগুলো যদি আপনাদের কোনো দিন সে অন্তঃকরণের স্থিতি হয় তখন আনন্দের সঙ্গে বলবেন যে কথাগুলো বলেছেন কোনো দিন আমরা জীবনে শুনিনি, এটা সত্যিই বাস্তব কথা, এটা সত্য কথা, নিষ্ঠুর সত্য কথা। আমরা নীতিশাস্ত্রে শুনেছি সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত ন কদাপি অপ্রিয় সত্যম ব্রুয়াত, কিন্তু আমরা অপ্রাকৃত জগতের যে বিচার শাস্ত্রীয় বিচার সেখানে কিন্তু এই অনুশাসন আমরা মানব না। এটা স্বাভাবিক সমাজের এটা নিয়ম যে প্রিয় বলবে সত্য বলবে কিন্তু অপ্রিয় সত্য লোককে বলো না। কিন্তু সরস্বতী আগ সে কথা বলেন নাই, এটা জগতের লোককে সাধারণভাবে বলা হয়েছে, কিন্তু পারমার্থিক রাজ্যে যারা প্রবেশ করবেন তাদের জন্য প্রভুপাদ অন্তিম সময়ে দুঃখ করে বলে গেছেন, আমি এই জগৎবাসীকে অকর্তব্যভাবে হরিভজন করবার জন্য প্রচুর উদ্বেগ দিয়েছি, আমি এদেরকে অকর্তব্যভাবে হরিভজন করতে বলার জন্য তারা আমাকে অনেকে ভুল বুঝেছে নিষ্ঠুর ভেবেছে, কিন্তু আমি তাদের উদ্বেগ দিয়েছি আমার নিজের জন্য নয়, তাদের জীবনের সর্বাঙ্গীন উন্নতি, অর্থাৎ তাদের জীবনের সর্বাঙ্গীন উন্নতি মানে হলো আত্মার উন্নতি। সর্বাঙ্গীন উন্নতি মানে আমার দেহটা কত মোটা চড়া হলো সেটা সর্বাঙ্গীন উন্নতি নয়, সার্বিক উন্নতি বলা হয় আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, অন্তরের যে ভাব তার অত্যন্ত উচ্চ অবস্থা, অনুভব ক্ষমতার বৃদ্ধি ইত্যাদি এগুলোকে বলা হয়। আত্মিক উন্নতি না হওয়া পর্যন্ত বাহ্যিক যত উন্নতি আপনাদের থাকুক না কেন সেই উন্নতিগুলোর দ্বারা কোনো বাস্তবিক ফললাভ হবে না। এখানে সরস্বতী ঠাকুর প্রায়ই এই ধরনের কথা বলতেন, ভূতে পশ্যন্তি বর্বরা, যে লোকগুলো বোকা সেগুলো প্রথমে অনেক বাহাদুরি দেখায় কিন্তু সমস্ত দুর্ঘটনা হয়ে গেলে ক্ষতি হয়ে গেলে জীবনে তখন বলে হ্যাঁ ঠিকই তো বলেছিল এরম বলে। ওই জন্য সরস্বতীকে হেসে বলতেন ভূতে পশ্যন্তি বর্বরা, চলে গেলে সব কিছু ঘটনা ঘটে গেল সর্বনাশ হয়ে গেল তখন তারা বোঝবার চেষ্টা করেন না ঠিকই তো বলেছিল। কিন্তু আমাদের ইংরেজিতে একটা প্রবচন আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমি রোগ হলে আমি সারিয়ে নেব, আমার পয়সা আছে আমার চিন্তা নেই ঔষধ আনবো সারিয়ে নেব, কিন্তু আমাদের যারা চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি তুমি এক কাজ করো না, এমন কাজ করো যাতে রোগ ব্যাধি না হয়, সেটা কি ভালো না, সেটা আরও ভালো। সেই জন্য আপনাদের এই অকর্তব্য নিষ্ঠুর কথা বলতে বাধ্য হয়েছি, আপনারা ক্ষমা করবেন আমাকে, কত বড় এই কথাগুলো আলোচনা করেছিলাম, যদি কোনোদিন আপনাদের সেই মনোভাব আসে উচ্চতর মনোভাব তখন হাড়ে হাড়ে টের পাবেন। শ্রী সরস্বতী ঠাকুর বলতেন যে এক বৈদ্য একটি জমিদারের ছেলেকে ট্রিটমেন্ট করছেন, চিকিৎসা করছেন, তার টিবি হয়েছে, যদি গ্রামের লোক জানতে পারে তাহলে হো হো করে হাসবে, বলে এত বড় জমিদারের ছেলে একমাত্র ছেলে যাদের কোনো অভাব নেই কিছু নেই এত ঘি দুধে ঘি আর দুধেতে ভাসছে তার এরকম রোগ হলো কী করে বলে হাসবে। সেই জন্য জমিদার চুপি চুপি বৈদ্যকে ডেকে বললেন খবরদার কেউ যেন জানতে না পারে আমার ছেলে টিবি হয়েছে, বিয়ে হবে না তাহলে মুশকিল, এক কাজ করুন যত টাকা লাগে দেবো আপনি ছেলেকে আমার সারিয়ে দিন সুস্থ অবস্থায় এনে দিন। বৈদ্য বললেন দেখুন আমি তো আনতে পারি, আপনার ছেলে কই, ওকে একা আমি ওর সঙ্গে বসবো আপনি সামনে থাকবেন না। কেন বলো, অনেক কিছু ব্যাপার আছে প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলো ছেলে আপনি থাকলে উত্তর দেবে না, ওই জন্য আলাদা আমি নিয়ে বসে ওকে জিজ্ঞাসাবাদ করবো, যাদের রোগের যে অ্যানালিটিক্যাল একটা বিচার আমি এটা করব। রোগীকে নিয়ে সেই ছেলেটিকে নিয়ে উঠতি বয়সের ছেলে সমস্তই বেশিরভাগই চঞ্চল হয়, সবাই নারদমুনির নয়, নারদমুনির মতো অবস্থা নয়, পূর্বজন্মের কথা বলেছি, অদ্ধিত কিরণকে শান্তে দান্তে অদ্ধিত কিরণকে, এটা নারদজির ছিল, সবার হয় না, খুব কম ব্যক্তিরই হয়। সেই বালককে সেই উঠতি ছেলেটাকে নিয়ে বসে তিনি জিজ্ঞাসা করলেন সত্যি কথা বলো, আমি কাউকে বলবে না শপথ করে বলছি, তুমি কী কী ব্যভিচার করো, তুমি কোনো নেশা করো, প্রথমে বলছে না সত্যি কথা বলো নেশা করো কি না, লে হ্যাঁ একটু গাঁজা ফাঁজা খাই, গাঁজা ফাঁজা খাই, ঠিক আছে গাঁজা খাও আর কি কি খাও, তা সব সব লিস্ট বললো এইসব আমি খাই। বাবা জানে ও না সবদার, বাবা জানে তো মেরে ফেলবে, তাহলে তোমার রেউ হয়েছে এরকম ব্যাপার, তোমাকে এখন তো আমি আমার যা ঔষধ এই নিয়ম মতো খেতে হবে। বলো ঠিক আছে খাবো বলুন, কিন্তু ঔষধের সঙ্গে সঙ্গে তোমাকে বারণ করে দিলাম এই তামাক আদি এই যে যা কিছু তুমি বলছো গাঁজা আদি ফুটটুস এসব খাওয়া চলবে না। সে কী কথা বলো না, বলে এগুলো না হয়তো বাঁচবো না, না ভুল কথা, এগুলো না ছাড়লে তোমার রোগ কিন্তু কোনো দিন কোনো রক্ত উঠে উঠে মরে যাবে। তা বললো ঠিক আছে আমি দেখছি, বলে কিঞ্চিত রাজি হলো। তারপরেতে সে তাকে বলা হলো তোমাকে এই দুধ খেতে হবে, ফল খেতে হবে, সব রোগের এ পথ্যগুলো বলা হলো আর ঔষধি দেওয়া হলো। তখন বৈদ্যমশাই যখন জমিদারকে বললেন আমি সব বলে দিয়েছি, ওষুধের ব্যবস্থা করেছি, আপনি খালি যা যা লাগবে পথ্য আদির ব্যবস্থা করে দেবেন, রোগ সেরে যাবে, কোনো অসুবিধে নাই। তখন বৈদ্য যখন চলে যাচ্ছেন গোপনে ছুটে গিয়ে বলছে বৈদ্যমশাই বৈদ্যমশাই একটা কথা, আপনার কথা আমি মানব। বলে কি মানবে? বলে ঔষধ আমি খাবো আর দুধও খাবো আপনি যা বলেছেন, কিন্তু আমাকে একটা অনুমতি দিতে হবে, আমি আমি তামাকও খাবো আর দুধও খাবো, দুটোই খাবো, আপনার বলে দিন আমাকে। তাহলে বৈদ্য বলি তাহলে তো আমি আর তোমাকে গ্যারেন্টি দিতে পারবো না তোমার রোগ কমবে কি না, আমি আমি জানি না, তাহলে তুমি মরো। এরকম আমাদের সমাজের লোকগুলো এত বোকা, তারা আবার একটুখানি উঁকি মেরে এখানে কি হচ্ছে দেখে যাই না, কোথা থেকে একটা এসছে সাধু এরা কী সব বলছে একটু শুনি, আবার ঘরে গিয়ে অন্যরকম ব্যবস্থা। এই ছিল সন্তোষীমা মজা করে বলতেন একটা অপূর্ব কথা, বলছেন যে একটা বৃদ্ধা মা মঠেতে আসতেন, মঠেতে এসে নাতি নাতনিটাকে নিয়ে আসতেন, এসে নাতনিটা ছোটো উঠতি ছোটো বা বয়স স্কুলে পড়ে, সে এসে যেদিন একাদশীর আগের দিন হঠাৎ সেই বাচ্চাটা রয়েছে এবং বুড়িমাও রয়েছেন সব হরিকথা শুনছেন, পরে বলে দিলেন একাদশীর দিনে এই এই নিয়ম কিন্তু পালন করে ফলাহার করতে হবে, খবরদার যেন পঞ্চশস্য আর কিচ্ছু খাবে না, সব কিছু না করে দিলেন, দুধ ফল এসব পেতে পারো। বাড়ি এসে যথারীতি সেসব হলো, ছেলেটা শুয়ে পড়ল, সকালবেলা উঠে যখন স্কুলে যাচ্ছেন বাচ্চাটাকে রুটি আলু চচ্চড়ি ইত্যাদি দিয়ে দিয়েছে, বাচ্চাটা চিৎকার করেছে এ মা তুমি এ কী করছো, কালকে যে মহারাজ বললো আজকে একাদশী আলু চচ্চড়ি রুটি এসব কী দিলে, একাদশী তো হবে না। তখন বুড়িমা দিদিমা চিৎকার করে বকছে ছাপ নাক নাক মিলা বেশি, মোটের কথা মোটে ঘরের কথা ঘরে, মোটের কথাকে ঘরে আনে মোটে মোটে, ওই বলেছে মহারাজ ওম বলি খা যা এসব নিয়ে। এ হচ্ছে আমাদের কথা, আমরা এই যেখানে সাধুগুরু বৈষ্ণব আলোচনা হয় একটু কানে গেল কি না গেলো, বাড়ি গিয়ে কথাগুলোকে এইখানে ডাস্টবিনে ফেলে দিয়ে আর বাড়ি চলে গেল, এরম আলোচনা করলে তো আমারও পরিশ্রম বিফল আর আপনাদের তো কোনো লাভ হবে না। সেই জন্য আজকে প্রথমেই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের শুরুতে বিগত দিন যে আলোচনা করেছিলাম কেন আপনারা কৃষ্ণ ভজন করবেন তার কিছু কথা আমি কট্টর কথা বলেছিলাম, তাতে প্রথমেই শ্লোকে ভাগবতের বলেছিলাম অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। এই শ্লোক ভাগবতজি মহাপুরাণ থেকে বলছেন যদি আপনাদের সবার বহুত কামনা বাসনা থেকে থাকে তা থাকুক গে, আর যদি কারোর কোনো কামনা বাসনাই নেই অকাম, হ্যাঁ আর সর্বকাম যদি থাকে, আবার মোক্ষকামও যদি থাকে, যে অবস্থায় আপনারা থাকুন না কেন আপনাদের বুদ্ধিমান তখন বলা হবে যে কোনোভাবে কৃষ্ণ ছাড়া অন্য কাউকে আর ভজনা করবেন না, কৃষ্ণকে ধরে রাখুন, কৃষ্ণ যোগক্ষেম বহন করেন, সমস্ত গাইডলাইন আপনাকে বলে দেবেন, অন্য কোনো দেবদেবতার কাছে চাইলে পরে দেবী মা শঙ্কর তাদের কাছে চাইলে পরে তারা দিয়ে দেবেন, কিন্তু তারপর ওই বস্তুটা দিয়ে আপনি কী করবেন আপনার সর্বনাশ হলো, ওসবের রেসপন্সিবিলিটি নেবে না। এই বিকাশুরের প্রসঙ্গ আমরা আলোচনা করেছি আগের বছর, এবারও করব। দেবদেবীগণ আপনাদের চাহিদার বস্তুগুলো হয়তো দেবে, কেন তারা কৃষ্ণের থেকে এইসব পাওয়ারগুলো পেয়েছেন, কিন্তু তারপরে আপনার জীবনের কী হবে না হবে সেসব দায়িত্ব নেবেন। এদের এই সব দেবতাদের মধ্যে সর্বপ্রধান আমরা নাম বলে থাকি শঙ্কর ভগবান, শঙ্কর ভগবানের বিশেষত্ব আছে, শঙ্কর ভগবান যদি দেখেন কেউ নিষ্কপট কোনো আজে বাজে বস্তু চাইছে, শঙ্কর কিন্তু সেগুলো দেন না, আমার জীবনেও হয়েছে, সেই সব বস্তু দেন না, ঘুরিয়ে থাকে ভক্তি লাইনে দিয়ে দেন, কিন্তু অন্য দেবতারা শ্রম করেন। কিন্তু শঙ্করের একটা স্বরূপ আছে যেখানে আসুরিক বৃত্তি সম্পন্ন মানুষ, রাক্ষস বৃত্তি সম্পন্ন মানুষ, তাদেরকে শঙ্কর সর্বদাই প্রতারিত করেন। আর অন্য অন্য দেবতার তো কোথায় নাই, তারা যে যেরকমভাবে ভজনা করবে তাকে সেরকমভাবে বস্তুগুলো দিয়ে তাদের বিদায় নেবেন। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আছেন, শ্রীকৃষ্ণ বলতে বুঝবেন না, রাম বললেন না তো, তাহলে রাম ভজন কি বাদ, এরকম বৃন্দাবনে এক হয়, বৃন্দা চৈতন্য চৈতন্যদের এরকম কথা, বৃন্দাবন দাস ঠাকুরের, কৃষ্ণদাস, কবিরাজ গোস্বাই, এইসব শুনে অন্য সম্প্রদায়ের লোক দুঃখ পায়, তারা বলে আপনি বললেন, বলে বলা হলো এই কারণে, কৃষ্ণ যেহেতু সর্ব অবতারের অবতারই, শ্রীকৃষ্ণের নামটা বললে সেখানে রাম, নৃসিংহ, বরাহ আদি নারায়ণ তো এমনি আসে, সেই জন্য জগতের পিতা কৃষ্ণ যেই না ভজে বাপ, জন্ম পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। অনেকে দুঃখ করে বলে এ আপনাদের বাড়াবাড়ি, আমরা রাম পুজো করি, রাম ভজন করি, হবে না? বলে হ্যাঁ হবে রে বাবা, রাম কৃষ্ণ থেকে তো আলাদা নয়, শ্রীকৃষ্ণই সুপ্রিম লর্ড, তার থেকেই সব এসছেন, এগুলো কথা আপনারা শুনেছেন, প্রাইমারি কথা। এখানে বক্তব্য হলো যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা ধরে থাকেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা আপনারা যদি অন্য অন্য সম্প্রদায়ের ব্যক্তি হন, রাম, নৃসিংহ আদি ইত্যাদি ভজন করেন, বিষ্ণুর, কৃষ্ণের যে সমস্ত অবতার তাদের ভজন করলে হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভজনের একটা স্পেশালিটি আছে, সেগুলো আমরা দশম স্কন্ধের আলোচনার সঙ্গে যখন রসতত্ত্ব আসবে কিছু, যেন জড়রস আপনাদের স্পর্শ না করে, সেই জন্য কিছু এমন আলোচনা আমি করব, করে থাকি, যাতে যারা শ্রবণ করেন তাদের কাম স্পর্শ করে না। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই সমস্ত রসগুলো পরিপূর্ণরূপে, পঞ্চ মুখ্য রস এবং সপ্ত গৌণ রসগুলো পরিপূর্ণরূপেতে বিরাজমান রয়েছে। একমাত্র সুখ ভগবান শ্রীকৃষ্ণই হলেন পরদেবতা, যার সঙ্গে এই সমস্ত রসের আদান প্রদানগুলো হতে পারে পরিপূর্ণরূপে, সম্যক রূপে। অন্য যে সমস্ত অবতার আছেন, রাম, নৃসিংহ, বরাহ আদি, তাদের সঙ্গে আপনাদের রসের পরিপূর্ণতম বিনিময় সম্ভব হয় না, এসব কথাগুলো এখানে আলোচনার বস্তু নয়, আমি এগুলো পরে আলোচনা করব। সেই জন্যই আপনাদের অকৈত্যবভাবে কাল এবং আজকে সকালে বিভিন্ন রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার কথা বলেছিলাম, অন্য কোনো কারণে বলি নাই। আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শুরুর পূর্বে সিদ্ধস্বামী পাদ, তিনি আদি গুরু, ভাগবতী মহাপুরাণের আদি টিকাকার, তার বন্দনা করি। তিনি সুন্দরভাবে বন্দনা করে লিখেছেন সুন্দর অনেক কথা, আর তার এই কথাগুলোকে টিকারূপে আমরা পেয়েছি বটে, কিন্তু সেই টিকাগুলোর অর্থ আমরা এত বোকা, প্রথম কথা সংস্কৃততে, সংস্কৃত সবাই জানেন না, আর যদিও অনুবাদ করে দেয়া হয়, সিদ্ধস্বামীপাদের কথা অনেকেই বুঝতে পারেন না, আর অনুভব করতে পারেন না, বলে বংশীধর জি মহারাজ একজন ছিলেন, তার অনুরক্ত একজন ভক্ত, সিদ্ধস্বামীপাদকে অত্যন্ত ভালোবাসতেন, সেই বংশীধর জি মহারাজ এই সিদ্ধস্বামীপাদের সমস্ত টিকাগুলোকে, সেই টিকার উপরে আবার টিকা লিখেছেন, অনুটিকা, টিকা লিখেছেন সিদ্ধস্বামীপাদ, সেই টিকার উপরেতে আবার তিনি সুন্দরভাবে টিকা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন সুন্দরভাবে, আস্তে আস্তে সমস্ত ব্যাখ্যা করে, যাতে আমরা সবাই সিদ্ধস্বামীপাদ কী বলতে চেয়েছেন, কেন এটা বললেন, এইসব কথাগুলো আমরা যেন অনুভব করতে পারি, সেই জন্য তিনি এইসব ব্যাখ্যাগুলো করেছেন। কিন্তু ব্যাখ্যা করলে কি হবে, আমাদের তো সন্দেহ যায় না, আমাদের সন্দেহ যায় না বলে সেখানে আমরা সিদ্ধস্বামীপাদের কথাতেও আমরা সন্দেহ প্রকাশ করি, আমরা সন্দেহ প্রকাশ করে বলি সিদ্ধস্বামীপাদ এটা বললেন কেন, এটা বলার কী কারণ আছে, কালকে আলোচনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের অবতারণা করা হয়েছিল, কিন্তু ব্যাখ্যা সেরকমভাবে হয়ে ওঠে নাই। আলোচনা প্রসঙ্গে আমরা বলেছিলাম ইয়ন্মাদস্যু ইয়তো অন্বয়াদিতরাশ্চার্থেষু সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্মইরাজ আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎ সূরয়ো তেয়ো বারিমিদাম যথা বিনিময়ু তিসর্গহম মিশা ধান্যাসেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি ইয়ন্মাদস্যু ইয়তো অন্বয়াদিতরাশ্চার্থেষু সবিজ্ঞ সরাড তেনে ব্রহ্মইরাজ আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎ সূরয়ো তেয়ো বারিমিদাম যথা বিনিময়ু তিসর্গহ মিশা যত্র তিসর্গ হম মিশা ধান্না সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি সত্যম পরম ধীমহি সত্যম পরম ধীমহি। এই প্রসঙ্গে আমাদের টিকাকাররা বলেছেন ভাগবতী মহাপুরাণের এই প্রথম শ্লোক, এই শ্লোকের মধ্যে শ্রী ভাগবতী মহাপুরাণের 18,000 শ্লোকের তাৎপর্য গুড়ো রূপে বিরাজমান রয়েছে। এটা সাধারণভাবে বোঝা যাবে না, এর মধ্যে সম্বন্ধ অভিধীয় তত্ত্ব আদি সব লুকিয়ে প্রয়োজন। আর আরেকটা কথা আছে, যেমন সত্যম পরম ধীমহি, এই কথাগুলো বলবার জন্যই আমি এত বাক্য ব্যবহার করেছিলাম বিগত দিনগুলোতে, যে পরম সত্য বস্তুটাকে আপনারা জানবার চেষ্টা করুন। আপনারা প্রত্যেকেই যে যে বস্তু এবং ব্যক্তিগুলো ধ্যানেতে ব্যস্ত রয়েছেন, সেইগুলো খণ্ড বস্তুর ধ্যান, খণ্ড ব্যক্তির ধ্যান, খণ্ড ব্যক্তিত্ব, খণ্ড বস্তুর ধ্যান করছেন আপনারা এতকাল ধরে, কোনো বিষয় বা ব্যক্তি বস্তু যেগুলো আপনারা ধ্যান করে এসছেন এই যাবৎকাল, সেগুলো সমস্ত অখণ্ড বস্তু নয়, খণ্ড বস্তু। কালের গতিকে সেগুলো খণ্ড খণ্ড হয়ে সমস্ত গড়াগড়ি যাবে। খণ্ডবস্তুর ধ্যান করবার জন্য সবাই ব্যস্ত, জগতে যত কোটি মানুষ আছে সবাই ব্যস্ত, খালি একমাত্র যারা ভগবত কৃপা লাভ করেছেন পরিপূর্ণরূপে তারা ছাড়া বাদবাকি সবাই এই খণ্ডবস্তুর ধ্যানেতে ব্যস্ত। আমার কথাটার মানে হয়তো আপনারা বুঝতে পারলেন না, আর একটু পরিষ্কার করে বলা দরকার। এটা গৌড়ীয় মঠের কট্টরসভা নয়, গৌড়ীয় মঠের কট্টরসভা হলে আমার এই কথাটা বলার পর একটা কথাও বলতে হবে না, এরা সব পুরনো মহারাজ রয়েছেন সবই জানেন। কিন্তু যারা নবাগত বা যারা গৌড়ীয় মঠের এই সব এইসব কথাগুলো শ্রবণ করেন নাই তারা বুঝতে পারবেন না। বলছেন খণ্ড বস্তু মানে হল অখণ্ড বস্তু একমাত্র ভগবত বস্তু, অখণ্ড বস্তু একমাত্র ভগবত বস্তু ছাড়া, ভগবত বস্তু একমাত্র অখণ্ড বস্তু, সেই অখণ্ড ভগবত বস্তু ছাড়া অন্য যে কোনো বস্তু বা ব্যক্তির আপনার ধ্যান করতে থাকবেন সেটা বিপজ্জনক। অবশ্য যদি বলেন আমি যদি গুরু বৈষ্ণবের চিন্তা করি ধ্যান করি, মানে গুরু বৈষ্ণবের চিন্তা করলে অখণ্ড বস্তুর ধ্যানই হয়ে গেল, কেন গুরু বৈষ্ণবের চিন্তা করলেন, সেই পরমহংস গুরু বৈষ্ণবের হৃদয়তে ভগবান আছেন। আমি একটা কথাই বলেছি যে ভগবত তত্ত্ব বলতে কেবল ভগবানের শরীরটা বোঝায় না, ভগবানের সচ্চিদানন্দ রূপটা বলতে ভগবানের রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য ধাম নাম টোটাল প্যারাফার্নালিয়া টোটাল ব্যাপারটাকে ভক্তকে কেটে বাদ দিয়ে ভগবানকে থাকার পাবেন না। এই জন্য এই কথাগুলো তত্ত্ববিদ পুরুষগণ এই সময় সন্দেহ প্রকাশ করেন না। ভগবত তত্ত্বে অর্থাৎ অখণ্ড তত্ত্বেতেই যদি আপনি অভিনিবেশ করেন সেক্ষেত্রে আপনার কোনো ভয় নাই, মৃত্যুর সময় আপনার কোনো পীড়া হবে না। কিন্তু খণ্ডবস্তু ধ্যান করলে সেই খণ্ডবস্তু আপনাকে ঝেঁটিয়ে বেড়াবে, ঝেঁটা বোঝেন তাড়িয়ে বেড়ালো, এবং অন্তিম সময় আপনাকে কোণঠাসা করে দেবে, এবং আপনি ওই চিন্তা করতে করতে জং জং বা শরণম অপি তয়তি অন্তে কলেবরম ইত্যাদি ভাব অনুযায়ী আপনি সেই লোকে চলে যাবেন, সেই ভাব প্রাপ্ত হবে। ঘরের পোষা কুকুরটাকে চিন্তা করতে করতে দেহ রাখলে পরের জন্মে কুকুর হয়ে যাবেন। আজ থেকে কম করে 35 বছর আগে আমি একবার লালবাজারে ডালহাউসির কাছে, 35 বছর হবে কম করে, 35 বছর হবেই, 35-37 বছর হবে, লালবাজারে ডালহাউসির কাছে গেছিলাম, তখন পূর্বাশ্রমে ছিলাম। সেইখানে আমার এক বন্ধু ছিল, তার পিতা আমাকে বসিয়ে বললেন, বাবু এসছেন, দেখিয়ে ক্যা নিউজ আয়া হ্যাঁ খবর কাজ আখবর মে, এই খবর কাগজটা তিনি পড়ছিলেন। আমি খবর কাগজের ইন্টারেস্টে ছিলাম নাগাগোড়ায়, তত কিছু টেলিগ্রাফ আদি দেখতে হতো কোনো বিশেষ কাজের জন্য, আগ্রহ ছিল না। তিনি বললেন, দেখিয়ে কীরকম তাজ্জব একটা খবর এসছে। আমি, কী খবর? বলে, দেখিয়ে ইংল্যান্ড কা এক বড়া ধনী ব্যক্তি, ইংল্যান্ডের একজন প্রচুর ধনী ব্যক্তি, তার আত্মীয় স্বজন কেউ নেই, সে একমাত্র একটা কুকুরকে সঙ্গে নিয়ে জীবনযাপন করে, একটা কুকুরকে সঙ্গে নিয়ে জীবনযাপন করে, কুকুরটাই তার সব। তার অনেক পয়সা, পয়সার মা বাপ নেই, কুকুরটাই ঘরে পাহারা দেয়, সব কিছু করে। বললে মৃত্যুর সময় সে বলছে, মৌত কা টাইম মে সে জিতনা সারে জায়দাদ হ্যায় সম্পত্তি জায়দাদ হ্যায় সারে কুত্তা কা নাম পে লিখ দিয়া, যার যত স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু এই কুকুরটার নামে লিখে দিয়েছে। আমি শুনে কিছুক্ষণ মুচকি আসলাম, আর হেসে বললাম, নবীন ভাই হমকো তো ইয়ে লাগতা হ্যায় যে কুত্তা কা নাম পে ইতনা বড়া জায়দাদ লিখকে দিয়া হ্যায় না জানে ও কিতনা বড়া কুত্তা হ্যায়, যে কুকুরের নামে এত বড় সম্পত্তি লিখে দিয়েছে সে না জানি আমি কত বড় কুত্তা, এক কুকুরই কুকুরের বন্দী হয়। আশ্চর্য কথা, আমাদের বুদ্ধি এতটাই খারাপ হয়ে গেছে। তাহলে সেই ব্যক্তিটা পরের জন্মে কি হবে এবার আপনারাই বিচার করে বলুন, গীতার বিচার অনুযায়ী তার কুকুর জন্ম হবে, আর কিছু হবে না। কাজে এগুলো রাগ করে লাভ নেই, নিজেকে আস্তে আস্তে বিষয় থেকে গুটিয়ে ধীরে ধীরে পরম সত্যবস্তু অখণ্ড বস্তু ধ্যান করা দরকার। ধ্যান মানে অ্যাটেনশন, সমস্ত মনটা যে অনন্ত বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে সেটাকে গুটিয়ে নিয়ে একমুখী করতে, ওয়ান পয়েন্টেড ভগবতমুখী করে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে এই যে শ্লোক যেটা বলা হলো সেটাকে আমাদের টিকাকারগণ বলেছেন এটা গায়ত্রীর অর্থ প্রকাশ করছে, কারণ যেখানে সত্যম পরম ধীমহি, ভগবান সত্যস্বরূপ, সত্যব্রতম সত্যম ত্রিসত্যম সত্যস্য যৌনি নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্যম হ্যাঁ সত্যাত্মকম তম শরণম পাপন্যা। তাহলে ভাগবতের প্রমাণে ব্রহ্মা আদি দেবগণ এই কথাই বলেছিলেন, ভগবানের স্বরূপটাই হল সত্যস্বরূপ। অবশ্য সৎচিৎ আনন্দময়, কিন্তু প্রথমেই আপনাকে সত্যটাকে ধরতে হবে। সত্যস্বরূপ ভগবান, সত্যকে বাদ দিলে আর কোনো কিছুই আপনি আর খুঁজে পাবেন না। সেই জন্য প্রথমে এখানে এই শ্লোকের ব্যাখ্যাতে আপনারা প্রথমেই দেখলেন, বলে এই শ্লোকের মানে তো বোঝা গেল না, বলে এখানে বলা হচ্ছে জন্মাদস্য ইয়ত অন্ময়াত ইতরতস্বার্থেষু সভিজ্ঞ স্বরাট। একটা একটা করে শব্দের ব্যাখ্যা করলে, প্রথমে যারা বিদ্বান ব্যক্তিগণ থাকেন টিকাকারগণ ওরা ব্যাখ্যা করেছেন ভক্তি নেত্রে, জন্মাদস্য মানে জন্ম আদি, জন্ম আদি ইয়স্য বলছেন, জন্ম আদি, জন্ম আদি বলতে জন্ম আদি বলে অল্পের উপর ছেড়ে দিয়েছেন, অল্প কথায় ছেড়ে দিয়েছেন জন্ম আদি বলতে ইত্যাদি। তাহলে জন্ম আদি বলতে এই কথাটা কী বোঝায় প্রথমে আমাকে বুঝতে হয়। এখানে জন্ম আদি বলতে জন্ম স্থিতি এবং প্রলয়, জন্ম স্থিতি মানে সংরক্ষণ যেটা পালন, এবং প্রলয় যে পরাত্মর অখিলেশ্বরের দ্বারা হয়ে থাকে, ইয়ত মানে যার দ্বারা অন্যয় ব্যতিরেকভাবে, অন্যয় আর ব্যতিরেকভাবে যেভাবেই আপনি অ্যানালিটিক্যাল বিচার করুন না কেন, সব দিক দিয়ে ঘুরে দেখলে দেখবেন সেই ভগবান। এই জন্য বেদান্তের ভাগবতে যেমন জন্মাদর্শ বলে শুরু হয়েছে, যারা বেদান্তের সামান্যমাত্র চর্চাও করেছেন তারা জানেন বেদান্তের চারটে পাদের প্রথম পাদের প্রথম শ্লোক, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে জন্মাদর্শ ইয়ত ইত্যাদি কথা বলা রয়েছে। এখানে যেমন বলা হয়েছে জন্মাদর্শ ইয়ত, ওখানে বলছে জন্মাদর্শ ইয়ত অন্যয় ব্যতিরেকভাবে যার দ্বারা সম্পন্ন হয়, যিনি এই সমস্ত ব্যাপারেতে সঅভিজ্ঞ, যার অভিজ্ঞানতা কারোর উপর নির্ভর করে না, কেউ তাকে বিচার করে বলে দেবে এটা করো ওটা করো, এটা নয়, তার বিচার ক্ষমতা, তার সমস্ত অভিজ্ঞানতা স্বতঃসিদ্ধ। যেমন আপনার যে সমস্ত বিচার ক্ষমতাগুলো কাউর থেকে আপনি প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। যদি আপনারা বলবেন কেন মহারাজ আমরা তো দেখি ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যালয়ে গেছিলেন, গুরুগৃহে, শ্রীরামচন্দ্র গুরুগৃহে গেছিলেন, আবার দেখা যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও, চৈতন্য মহাপ্রভু তিনিও গুরুগৃহে গেছিলেন, এটা লৌকিক একটা বিচার। এটা তিনি গুরু গ্রহণ করতে হয় এটা প্রমাণ করার জন্য, ভগবান হয়ে যদি এগুলো না করেন তাহলে জগৎবাসী করবে না, বলে তো দরকার নেই। প্রভুপাদ বলছেন তোমরা যদি ইংরাজি শিখতে চাও, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তোমরা যদি বিজ্ঞান শিখতে চাও, তোমরা যদি গান শিখতে চাও, তোমরা যদি নৃত্যকলা শিখতে যাও, তখন তো তোমরা গুরু গ্রহণ করো কি না পয়সা দিয়ে। তো তোমরা পারমার্থিক জীবনে ভগবানকে জানতে হলে কোনো গুরুর দরকার নেই, এটা কী করে বললে, এটা কী করে সম্ভব হয়? যখন এই জাগতিক বিষয়গুলোকে জানবার জন্য তোমার গুরু গ্রহণ করতে হবেই, তখন পারমার্থিক জগতের এই বিষয়গুলো প্রাপ্তির জন্য গুরু গ্রহণ করতে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কাজেই ভগবান গুরু গ্রহণের লীলা করেছেন, উদ্ধবকে হাতে হাত দিয়ে বলেছে উদ্ধব এই পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে, বর্তমানে কি করা উচিত উদ্ধব বলো তো, উদ্ধবের সঙ্গে মন্ত্রণা করেন। কিন্তু তার মানে এই নয় ভগবানের বুদ্ধিশুদ্ধি সব হারিয়ে গেছে, তাকে বুদ্ধি দিয়ে দিয়েছেন, এটা উদ্ধব পরে কেঁদেছেন। তৃতীয় স্কন্ধে আমরা আলোচনা প্রসঙ্গে দেখব উদ্ধব কীভাবে কাঁদছেন আর বলছেন যে এই ভগবান আমাকে ডেকে সবসময় মন্ত্রণা করেছেন, বিভিন্ন বিচার বিবেচনা করেছেন, কিন্তু হায় আজকে আমি বুঝতে পারছি কতটা আমাকে নিয়ে তিনি খেলা করেছেন। অর্জুনও পরে বুঝছেন। এখানে এই কথার অর্থ হলো এই যে ভগবানের অভিজ্ঞানতা, ভগবানের যে যে সমস্ত বিষয়ের যে সাইমলটেনিয়াসলি অনন্ত ব্রহ্মাণ্ডে কোণে কোণে, ভগবানকে ইংরেজিতে একটা কথা বলা হয় ওমনি প্রেজেন্ট, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের, অনন্ত ব্রহ্মাণ্ডের হেন কোনো জায়গা নাই, এই জগতের হেন কোনো ধূলিকণা নাই যেখানে ভগবান নাই। এই কথাটা বোঝাতে গিয়ে যাজ্ঞবল্ক ঋষি তার দুই পুত্রকে গুরুগৃহে পাঠিয়েছিলেন ব্রহ্মবিদ্যা আয়ত্ত করবার জন্য। ভালো করে শুনবেন, ব্রহ্মবিদ্যা আয়ত্ত করার জন্য তাদের দুজন পুত্রকে পাঠিয়েছিলেন। তারা যখন ব্রহ্মবিদ্যা লাভ করে ফিরে এলো বলে মনে করল লোকে, তখন যাজ্ঞবল্ক তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দেখে এই ছেলে দুটো আমার কিরম শিক্ষা করেছে, ব্রহ্মবিদ্যা কীরকম। তখন বড় ছেলেকে প্রথমে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি ব্রহ্মবিদ্যা শিখে এসছ, ব্রহ্মবস্তু কীরকম একটু আমাকে একটুখানি ভালো করে বিচার করে বলো দেখি। যখন এই প্রশ্ন করলেন তখন বড় ছেলে নানা রকম তাত্ত্বিক ব্যাখ্যা করতে আরম্ভ করল, এমন বড় বড় কথা বলতে আরম্ভ করল, ব্রহ্ম বাবা এরকম হয়, পিতা পিতাশ্রী ব্রহ্ম এরকম নানা রকম শাস্ত্রের ব্যাখ্যা মুখস্থ করেছেন বললে। কিছুক্ষণ যাজ্ঞবল্ক শুনে এক দাবড়ি দিলেন, চুপ করো তুমি, তুমি কিচ্ছু বোঝনি। ছোটো ছেলেকে, ছোটো ছেলেটাকে আবার ডাকলেন, ছোটো ছেলেকে, বাবা তুমি কি বুঝেছো ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা কীরকম, ব্রহ্ম কী বস্তু। ছোটো ছেলে দেখা, ছোটো ছেলেরা কোনো বাক্য বলতে পারছে না, কেবল বাবার চরণের দিকে তাকাচ্ছে, মুখের দিকে যাকে চোখটাকে বড় বড় করছে, আবার মুখটাকে নিচু করছে, কিছু বাক্য উচ্চারণ করতে পারছে না। খালি তার বোঝা যাচ্ছে সে যে একটা বিশাল বিস্ময়তার মধ্যে ডুবে গেছে, এইটুকু বোঝা যাচ্ছে, চোখ মুখ বড় বড় করে একটা যেন একটা কীরকম একটা আশ্চর্য তার লাগছে, ব্রহ্মকে ব্যাখ্যা করব, মানে সে নাকি পিতাকে এরকম একটা ভাব বলতে চাইছে, ব্রহ্ম কী বস্তু এটা কী ব্যাখ্যা করব। যাজ্ঞবল্ক অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে আশীর্বাদ করে বললেন, বাবা তুমিই বুঝেছো ব্রহ্ম কী বস্তু, যে ব্রহ্ম বস্তু কী বস্তু বুঝতে পারে সে অনুভবটা এমন গাঢ় হয় তার মুখে শব্দ আসে না। যেমন সকালে উত্থাপন করেছিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধের যুদ্ধের মধ্যে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন প্রারম্ভিক অবস্থা, সেই সময়তে অর্জুনকে কৃষ্ণ কি করেছিলেন, গীতা উপনিষদের উপদেশ করেছিলেন, গীতার 700 শ্লোকের উপদেশ করেছিলেন ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। আপনাদের সবারই সন্দেহ হয় আমি গীতা ব্যাখ্যার সময় এই সব সন্দেহগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শিক্ষিত সমাজের বিশেষভাবে যারা হাইলি এডুকেটেড তারা বলে মহা এটা অ্যাবজার্ট কথা, যুদ্ধ সংকটধ্বনি হয়ে গেছে, যুদ্ধ স্টার্ট হতে চলেছে, একটা ফ্যাকশন অফ সেকেন্ড খালি শঙ্খবাজি দেওয়া শুরু হলো, ওইখানে দাঁড়িয়ে কি করে শাস্ত্রশোকের ব্যাখ্যা করলো, আপনি কি বলেন, কি উত্তর দেবেন? এমন তুমি একটা মূর্খ, তুমি নিজেকে ভগবানের যে স্বরূপ তা নিজের বুদ্ধি দিয়ে বোঝবার চেষ্টা করো। প্রথমে তোমাকে আমি প্রশ্ন করি যে আইনস্টাইন নামক যে বৈজ্ঞানিক ছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইনস্টাইন হোয়াট ডু ইউ মিন বাই টাইম। আইনস্টাইন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন যার সঙ্গে আমাদের বাঙালি বাঙালি গর্ব, সত্যেন্দ্রনাথ যিনি ছিলেন, সত্যেন্দ্রনাথ যিনি বৈজ্ঞানিক ছিলেন, সত্যেন বোস, একসঙ্গে ওই রিলেটিভ থিওরিটাকে E=mc² এটা অঙ্ক করে প্রমাণ করেছেন তিনি, তাই জন্য একসঙ্গে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমার বক্তব্য হলো এই যে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্ববিখ্যাত ওই বৈজ্ঞানিককে, তিনি আধ্যাত্মিক বিদ্যাও তার ছিল, অবাক হয়ে যেতেন, ভগবানের সম্বন্ধে অনেক চিন্তা করতেন, তার ছোটোবেলাকার কাহিনী আমি ছোটোবেলায় পড়েছিলাম। তাকে বলা হয়েছিল হোয়াট ডু ইউ মিন বাই টাইম, আইনস্টাইন আপনি সময় মানে কি বোঝেন, সময় কাকে বলে? এবার আপনারা শিক্ষিত লোক এখানে রয়েছেন, আপনারা সময় মানে কি ব্যাখ্যা করবেন? কত শিক্ষিত লোক এখানে রয়েছেন তারা সময়ের কি ডেফিনেশন দেবেন? সময় মানে ঘড়িটাকে দেখাবেন, আরে মশাই ঘড়িটাকে দেখাচ্ছেন যখন ঘড়িটা আবিষ্কার হয়নি, তখন লোকে সূর্যের ছায়া কাঠি দেখে এসব বিচার করত, আর তখনও যখন এইগুলো আবিষ্কার হয়নি তখন টাইম কি ছিল না? ভগবানের প্রলয় যখন মহাপ্রলয় হয়েছিল তখন টাইম বলে কোনো কিছু ছিল না, বলে আপনাদের অবাক লাগবে, সময় বলে কোনো কিছু ছিল না মহাপ্রলয়ের সময়তে, টাইম বলে সময় বলে কোনো বস্তু থাকে না, সময়টাও কিছু থাকে না। এখন আইনস্টাইন স্মার্টলি উত্তর দিলেন, টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট। আইনস্টাইন সুন্দর উত্তর দিলেন, বলছেন টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট, বাংলা কথা এটা বলতে গেলে সময় হলো এগিয়ে যাওয়া, সব বস্তুর একটা ডিসপ্লেসমেন্ট, এগিয়ে যাওয়া। তো আশ্চর্য কথা, এগিয়ে যাওয়া এটা কেমন মানে? বলে হ্যাঁ, আমার রিলেটিভ থিওরির এইটি হচ্ছে বেসিক কথা। তা এখন টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট এর উত্তর যে দিলেন, তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন আসলো কী বস্তু যখনই মুভমেন্ট এগিয়ে যাওয়া বলবে তখন কোনো বস্তু বা ব্যক্তি একটা ধারণা আসবে, কী এগোবে, কোথায় এগোবে, এসব কথাগুলো আসবে। তখন আইনস্টাইন বললেন যে ম্যাসের অর্থাৎ একটা বস্তুর ধারণা আছে, আমার শরীরটাও একটা বস্তু, ভেতরে আত্মাটা চিন্ময় হতে পারে, আমার শরীরটাও যদি এখান থেকে ওখানে যাওয়া তাহলে বলা যেতে পারে বিজ্ঞানের ভাষায় এই বস্তুটা এখান থেকে ওখানে গেল, আধ্যাত্মিক ভাষায় বলে যে কেন এটা তো শরীর, এটা জড় শরীর পাঞ্চভৌতিক, কাজেই কোনো বস্তু বা ব্যক্তির এগিয়ে যাওয়া ডিসপ্লেসমেন্ট বোঝায়। এখন তারপরে তৃতীয় প্রশ্ন আসবে, যদি এগিয়ে যাওয়া বোঝায় কোনো বস্তু আর ব্যক্তির, তখন একটা স্পেস একটা স্থান কভার করা বোঝাবে, অটো বোঝা গেল কি বললাম, কোনো বস্তু বা ব্যক্তি এগিয়ে যাচ্ছে তাহলে কোনো একটা জায়গাকে কভার করবে, এতটা জায়গায় গেল, কথাটা বোঝা গেল, যারা পড়াশোনা জানে তারাও বুঝতে পারবে। তাহলে টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট বলা হলো, কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে ম্যাস এবং স্পেস এ তিনটে এলো, এই টাইম স্পেস এবং ম্যাটার এই তিনটেকে নিয়ে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি করেছেন। এর অনেক গম্ভীর তত্ত্ব যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন এটা কত বড় কথা, এর মধ্যে কী করে ওই ব্যক্তিটা কৃষ্ণকে ভজন করেনি, বুঝতে পেরেছেন একটা কেউ আছেন এই বিশ্বের মালিক, অনুভব করেছেন কোথা থেকে তার মাথায় এসে যে ম্যাস বস্তু যত আছে সেটাকে এনার্জিতে কনভার্ট করা যায়, এনার্জি এবং ম্যাসের রিলেশনটা তিনি আবিষ্কার করলেন, কী করে করলেন, মাথায় কী করে ঢুকলো, কে বলে দিলেন? প্রথম কথা হলো যে সমস্ত মলিকুলার স্ট্রাকচারগুলো যারা বৈজ্ঞানিকরা বিচার করেন, নিলস বোর বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি বিচার করেছিলেন স্পেকট্রার উপর, মলিকুলার স্পেকট্রা, যে যে সমস্ত মেটালগুলোর একটা মলিকুল আছে, অ্যাটম আছে, তার মধ্যের বিন্যাসগুলো, তার মধ্যে ইলেকট্রনগুলো তার ওই যে অরবিট থেকে জাম্প করে, জাম্প করে এনার্জি যখন বাইরে থেকে সাপ্লাই করা হয় তারা এজিটেটেড হয়ে ইলেকট্রনগুলো জাম্প করে হায়ার অরবিটে, পরে যখন এনার্জি যে সোর্সগুলো সরিয়ে দেওয়া হয় তখন তারা কিছু এনার্জিকে বিকিরণ করার পর আবার পূর্ববর্তী অরবিটে ফিরে আসে। পূর্ববর্তী অরবিটে ফিরে আসার সময় কিছু একটা স্পেশাল রে বিকিরণ করে এবং সেখানে বৈজ্ঞানিকরা বিচার করে দেখেছেন এই ইলেকট্রনগুলো যে অরবিটে ঘোরে যখন তখন যে কোনোভাবে জাম্প করছে, এই অরবিটে ঘুরতে ঘুরতে হঠাৎ জাম্প করছে এক অরবিট থেকে আরেক। এখন বৈজ্ঞানিকরা চিন্তা করছেন এই যে এক অরবিট থেকে আরেক বারে জাম্প করছে এটা কীরকম, এ তো চেতন শক্তি নাই, ইচ্ছাশক্তি তো একমাত্র চেতনা থাকলে পরে ইচ্ছাশক্তি আসে। তাহলে এই ইলেকট্রন প্রোটন এগুলো ক্ষুদ্র এর মধ্যেও কি চেতন শক্তি আছে নাকি, এটা বৈজ্ঞানিকরা এবং দার্শনিকরা বিচার করলেন। এটাকে যদি আমি অ্যানালিটিক্যালি বিচার করে আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা অবাক হয়ে যাবেন কি করে বিজ্ঞান এবং এই ভাগবত একাকার হয়ে গেছে, আশ্চর্য ব্যাপার, কত বড় বিজ্ঞান ভিত্তিক এই কথা। যাই হোক, এখানে তাহলে টাইম স্পেস এবং ম্যাটার রিলেটেড তাহলে কথার যদি আমি বিচার করতে চাই, অর্জুনকে যখন তিনি উপদেশ করেছিলেন শাস্ত্র উপদেশ, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো ভগবান কি সময়ের গোলামি করে না সময় ভগবানের গোলামি করে, এটা আগে বলো। সময় কি ভগবানের গোলামি করে না ভগবান সময়ের গোলামি করে, কোনটা কোনটা করে? মহাভারতের অনেক অনেক কেস আছে, সূর্যটাকে অস্ত গিয়ে গেছে দেখিয়ে দিল, দেখে হলো মা সূর্য অস্ত হয়ে গেছে, তারপর সঙ্গে সঙ্গে চলে গেল সূর্য উপরে রয়েছে। আপনাদের এই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে ভগবানকে মাপার চেষ্টা করেন, সবচেয়ে বড় দুঃখের কথা এটা। এত ক্ষুদ্র বিচার নিয়ে আপনারা ভগবানের কথা শুনতে বসেন, তখন সেই ব্যক্তি চুপ হয়ে গেল। ওই 700 শ্লোককে বলেছিলেন সেখানে তোমার বিচারে সেখানে ফ্র্যাকশন অফ সেকেন্ড টাইম বলে কিছু ছিল না, আই এগ্রি উইথ ইউ, তোমার সঙ্গে আমি রাজি আছি, কিন্তু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভেতরে ভগবান একটা যুগকে ঢোকাতে পারে, একটা যুগ আপনাদের বিশ্বাস হলো না। ভগবানের অপ্রাকৃত রাসলীলা হয়েছিল ব্রহ্মকালব্যাপী, ব্রহ্মার যে একটা দিন এবং রাত্রি এক পুরো বসে ব্রহ্মরাত্রিব্যাপী, এবং গোপিকারা ভেবেছিলেন এই মুহূর্তের মধ্যে রাস শেষ হয়ে গেল। ভগবানের বিচারের সঙ্গে আপনারা কিছু পেরে উঠবেন না, ওই জন্য শরণাগত হয়ে বোঝাটাই, আমি অনেক কথাই যাব না এখানে, তাহলে অল্প কথার উপর এই দাঁড়ালো। জন্মাদর্শ ইয়ত, জন্ম আদি, জন্ম আদি বলতে সৃষ্টির স্মৃতি পুলয়, যে ভগবানের দ্বারা অন্যয় ব্যতিরেকভাবে সংগঠিত হয়ে থাকে, বুঝতে পাচ্ছেন কি না, অতি সরলভাবে আমি কিছু কথা আলোচনা করছি, এর আরও ব্যাখ্যা আছে। এই জন্মাদর্শ বললাম এখানে, এই জন্মাদর্শ যদি এরকম ব্যাখ্যা যারা একটু ব্যাকরণ পড়েছেন তারা জানেন, তারা বললেন মহারাজ আপনি এরকমভাবে ব্যাখ্যা করলেন জন্মাদর্শ, জন্মা জন্ম আদি অশ্ব, হ্যাঁ, আর যদি ব্যাখ্যাটাকে এরমভাবে করা হতো, হ্যাঁ হ্যাঁ, এটা আমি যদি ব্যাখ্যা হচ্ছে জন্ম আদর্শ, যদি এরমভাবে করা হতো তাহলে আপনাদের মধ্যে যে ব্যাকরণ পড়েছেন সে কি আমাকে ভুল বলবেন নাকি? আমি যদি জন্মাদর্শ না বলে জন্ম আদর্শ বলি তাহলে কার কি বলার আছে? কেউ বলতে পারবে না, কিছু বলার ক্ষমতা নেই, কেন আমি ঠিক বলেছি। তাহলে কোনটা ঠিক? আপনি প্রথমটা বললেন এটা ঠিক না, এটা ঠিক, আমি বললে দুটোই ঠিক, দুটোই প্রমাণ করে আমি দেখিয়ে দেবো আপনাদের। যে জন্ম আদর্শ যখন বললাম তখন কি বোঝা গেল, বলে জন্ম আদর্শ বলতে জন্ম প্লাস আদর্শ জন্মাদর্শ হলো। এখানে এই শ্লোকের কথাটাও ঠিক, কেন ঠিক বলে, এটা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, চৈতন্য মহাপ্রভু যখন এলাহাবাদে পৌঁছেছিলেন ত্রিবেণী, সেখানে বল্লভাচার্যের বাড়িতে গেছিলেন, মনে আছে, বল্লভাচার্যের আশ্রমে নিয়ে গেছিলেন নৌকা করে, সেখানে একজন ব্রাহ্মণের সঙ্গে তার দেখা হয়েছিল, দক্ষিণাত্যের ব্রাহ্মণ, সুন্দর দেখা হয়েছিল কি না, সেই ব্রাহ্মণের সঙ্গে তিনি রসিকতা করে অনেক কথা আলোচনা করেছিলেন। ভগবান রসিকতা বললেন দেখো রূপের মধ্যে কোন রূপ সবচেয়ে শ্রেষ্ঠ বলো তো, তিনি রঘুপতি উপাধ্যায় তার নাম, রঘুপতি উপাধ্যায় তিনি প্রচণ্ড বড় কবি ছিলেন, বিদ্বান ব্যক্তি, কবি, ব্যাকরণ সাই সব জানা ছিল। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তাকে দেখেই বুঝতে পারছে, আরে বাপ রে বাপ, আজান লম্বিত ভুজৌ কনকাব দাতৌ, এ কি মানুষ হয় নাকি এরমভাবে চলছেন সেরকম কি দিব্য রূপ, যেন কোটি সূর্য উঠেছে, অথচ গায়ে জ্বালা দেয় না, দণ্ডবোধ করে বসেছেন। মহাপ্রভু রসিকতা করে বললেন, রঘুপতি একটা প্রশ্ন করি তোমাকে। বলে কি? বললে ভগবানের যত রূপ আছে তার মধ্যে কোন রূপটা সবচেয়ে ভালো, ভালো বলো তো দেখি, আনন্দময়। তখন রঘুপতি বড় কবি ছিলেন, রঘুপতি বড় কবি ছিলেন, এখনকার দিনে এরম কবি আছে, এখনকার দিনে এরম কবি আছে, হঠাৎ রঘুপতির মতো কবি নেই, তবে বর্তমানে অনেক কবি আছে যারা হঠাৎ করে রচনা করে দিতে পারেন, সেরম কবি হওয়া সম্ভব নয়। এটা তো আমাদের চৈতন্য মহাপ্রভু সঙ্গে করেছেন রপ্পাকে অনেক বছর আগে, তাদের মতো কবি তো এখন সুদুর্লভ, তবে এখনও অনেকে রচনা করে দেন হঠাৎ। আমার এই গৌমাতার বইটা এই চেতনার জাগরণ হঠাৎ একটা মিনিস্টার পেয়ে মুহূর্তের মধ্যে এক গাদা, দু পাতা না তিন পাতা, যে গেছিল সাবমিট করতে তাকে কবিতা রচনা করে দিয়ে দিল ইংরাজিতে, তার এতটুকু অংশ প্রকাশ হয়েছে দেখবেন চিঠিতে, সেটা প্রকাশ হয়েছে, আপনি পড়লে হাসবেন। এ কী করে বাবা, অথচ তার অনেক ডিগ্রি বিশাল, সে মনে হয় যেন আপনি এই কথাটা তুললাম, কিন্তু তার আধ্যাত্মিক চেতনা আছে। তো যাই হোক, এখনও আছে, কেউ কেউ পারেন। সেখানে রঘুপতি হেসে হেসে বললেন, শ্যাম এব পরম রূপম। বাহ, তুমি ভালো কথা বললে, শ্যাম রূপের ওপরে আর কোনো রূপ নেই। আচ্ছা রঘুপতি, আচ্ছা ধামের মধ্যে কোন ধাম সবচেয়ে আনন্দজনক? বলছেন ধামের মধ্যে কোনটা? বলছেন মথুরা, মথুরা ধামের কথা বললেন, মথুরা ধামের কথা বললেন। তারপরে বললেন কি? বলছেন আচ্ছা রঘুপতি, কোন রস সবচেয়ে বড় আনন্দজনক, সবচেয়ে বড় ভালো? তখন রঘুপতি হেসে বললেন, আদ্য এব পররস, আদ্য এব পররস। তাহলে আমি আদ্য কথাটার ব্যাখ্যা পেয়ে গেলেন, সেটা আমি আরও ব্যাখ্যা করছি। তাহলে শ্যাম ইব পরম রূপম বরা মথুরী মথুরা পরিবারা, আর কি বললেন? আদ্য এব পররস। কি সিদ্ধান্ত বললেন? মহাপ্রভু হেসে একেবারে গদগদ বললেন, বাহ কি সুন্দর কথা তুমি বললেন, চিরকাল লোকের মনে মনে থাকার কথা। শ্যাম এব পরম রূপম বরা মধুপুরী বরা আদ্য এব পররস। আহা, কি কথা শেখালে তুমি! আমি এই কথা থেকে বিজ্ঞানভিত্তিকভাবে মহাপ্রভু এই কথাটাকে ফেরত নিয়ে চলে এলাম জন্মাদশ শ্লোকে। তাহলে এখানে আপনি আমাকে মিথ্যেবাদী বলতে পারবেন না। জন্ম আদর্শ, আদর্শ মানে আদি রসস্য, জন্ম আদি রসস্য। আদিরস কোনটা? আদিরস কোনটা? মধুর রসটাকে বলা হয় আদিরস। যদি এখানে প্রেমী ভক্ত সমাজ থাকতো আনন্দে নৃত্য করত, আপনারা এটা অনুভবে আনতে পারবেন না। বলছেন সেখানে বলা হলো আদ্য জন্ম আদর্শ, জন্ম আদর্শ অর্থাৎ আদি রসের জন্ম, অর্থাৎ মধুর রসের জন্ম হয়েছিল। মধুর রস কখনো একা হয়? আস্বাদন আস্বাদক আস্বাদ্য দুজন আদি থাকেন, সেটাকে বলে রাধা এবং গোবিন্দ। আবার যদি বিপরীতভাবে আমি বলি রাধা গোবিন্দ আমি বলবো না, গৌরাঙ্গ বলবো, তাহলেও হবে। কেন? বলছেন আমরা যে গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা করি, তাতে গায়ত্রী মন্ত্রের যদি গোপন ব্যাখ্যা শুরু হয়, তাহলে সেখানে গিয়ে দেখবেন গায়ত্রী করতে করতে ভর্গদেবস্য এইসব ব্যাখ্যা ওপেনলি আমি করবো না, এগুলো করা নিষেধ। এই যে সেটা কে, ভর্গদেবটা কে, সেখানে গিয়ে দেখবেন যে সূর্যের মণ্ডলের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু হাতটাকে এরম্বায় দাঁড়িয়ে রয়েছেন। গায়ত্রী মন্ত্র যারা জপ করেন তাদের এই গায়ত্রী মন্ত্রের এক্সেলেন্ট ফল, এক্সট্রিম ফল, যার ফলে আর যার পরে আর কিছু আমার আর বক্তব্য থাকবে না, কোনো শাস্ত্রের কোনো বক্তব্য থাকবে না, সেইটি হলো আমার এই এখনকার ব্যাখ্যা। অর্থাৎ গায়ত্রী করতে করতে অন্তিমে যখন দেখতে পারবে সূর্যমণ্ডলের মধ্যবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভু এরম্বায় দাঁড়িয়ে রয়েছেন, তেজময় পুরুষ, মল্টেন গোল্ড, স্বর্গলিত স্বর্ণের মতো আভা, এক মহাপুরুষ জ্যোতি, যেটা উপনিষদে বলেছেন যে হিরণময়েন পাত্রেণ সত্যস্য অপহিতম মুখম। উপনিষদ বলছেন হিরণময় পাত্রটা সুবর্ণময় পাত্রের ভেতরে পরম সত্যবস্তু থেকে যেন ঢাকা দিয়ে রাখা হয়েছে, কাউকে দেখানো হবে না। দেখানো হবে না বলতে কোনোদিন কাউকে দেখানো হবে নট দ্যাট, তা নয়, দেখানো হবে যিনি যোগ্য ব্যক্তি তাকে ওই ঢাকনাটা খুলে দেওয়া হবে, হিরণময় ওই পাত্রের ভেতরে যে পরম পুরুষ লুকিয়ে রয়েছেন তখন সে অনায়াসে দেখতে পারবে, ওরি বাপ রে বাপ, সেই পরম তেজময় পুরুষের ধ্যান করাই হলো গায়ত্রী মন্ত্রের শেষ করা। গায়ত্রী মাতা প্রচুর কৃপা করেন আমাদের, কিন্তু গায়ত্রী মাতার কৃপা নেওয়ার মতো ক্ষমতা কারোর নাই। গায়ত্রী মাতাই প্রসব করেছেন বেদ আদি যা কিছু আমরা আজকে পাচ্ছি সেটা গায়ত্রী মাতাকে প্রসবিতা, তিনি প্রসবকারিণী, প্রসব করেছেন আমাদের সম্মুখে বেদ আদি যা কিছু কী করে প্রসব করলেন এইসব কথা আমরা কালকে কিছু বলেছিলাম, অন্য অন্য দিনও আলোচনা করেছিলাম। তাহলে আমরা দেখলাম জন্মাদ্যস্য বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যেটা স্বরূপ দামোদরের ব্যাখ্যা, এসব করলে গৌড়ীয় ব্যাখ্যা অনেক এসে যাবে, আমার সময় কুলবে না, তবুও প্রথম দিনের শ্লোকের ব্যাখ্যা একটু করলে ভালো, এটাই রহস্য আছে। তাহলে চৈতন্য মহাপ্রভুই কিন্তু আদ্যরসটাকে নিয়ে এসেছিলেন মানে তো আমরা বলি কোনো একটা টাইম বাউন্ড ফ্যাক্টর, যখনই আমি বলে নিয়ে এসেছিলাম তার মানে শুরু এবার শেষের একটা কনসেপশন আপনার মধ্যে চলে এলো না, যখনই অপ্রাকৃত জগতের কথা শুনতে বসবেন তখনই কোনো টাইম বাউন্ড ফ্যাক্টর হৃদয়তে আনবেন না, সময়ের ব্যাপার, স্থান কাল পাত্র, এই স্থান কাল পাত্রের অতীত বিষয় এটা ভেবে নেবেন, এটা অনুভব করতে পারবেন ভজন করতে করতে, তার আগে নয়। তাহলে চৈতন্য মহাপ্রভু আদ্যরসকে দিয়েছিলেন সংকীর্তনের মাধ্যমে, তার মানে কি চৈতন্য মহাপ্রভু হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট বলে তা নয়, চৈতন্য মহাপ্রভু নিত্য, আদ্যরসও নিত্য, খালি দেওয়ার ব্যাপারটা সময় সময় হয়েছিল। আর রাধা কৃষ্ণ মিলিত তনুর ইত্যাদি কথা আমাদের স্বরূপ গোসাই ব্যাখ্যা করেছেন, এইসব অনেক শ্লোক আছে চৈতন্য চরিতামৃতের, সময় সময় আমি উত্থাপন করব। তাহলে দেখা গেল রাধা গোবিন্দ আদ্যরসের মূল, রাধা গোবিন্দ থেকে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সংবাদের কথা আমি এই ভাগবতী মহাপুরাণকে গৌড়ীয় দর্শনের আলোকে আলোচনা করতে বসেছি বলে আমাকে বারে বারে আমাকে চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর লীলাতে ফিরে যেতে হচ্ছে। এইটি হলো এই ভাগবতী মহাপুরাণ পাঠের একটা স্পেশালিটি, বাজারের অনেক পাঠ হতে পারে কিন্তু এখানে স্পেশালিটি হলো গুরু বৈষ্ণবের আদেশে গৌড়ীয় দর্শনকে সামনে রেখে আপনার সম্মুখে ভাগবতী মহাপুরাণের যে রহস্যটাকে উদ্ঘাটন করার দায়িত্ব পড়েছে, আমি অধিক কথায় যাব না। তাহলে জন্ম আদ্যস্য এটা হতে পারে, আর জন্ম আদি অস্য কস্য মানে বিশ্বস্য কার, জন্ম আদি অস্য কস্য বিশ্বস্য যত মানে যার দ্বারা, কেন ব্যাকরণে যারা কারক পড়েছেন বিভক্তি কে কি কিসের দ্বারা কোথায়তে কোথায় কখন ইত্যাদি পড়েছেন নাকি পড়েন নাই কি করেছেন কে জানে। এখানে তাহলে অবাক হওয়ার কিছু নেই, যত যার দ্বারা অন্যায় এবং ব্যতিরেকভাবে সিদ্ধ হয়ে থাকে আর যার অভিজ্ঞানতা কার অভিজ্ঞানতার উপর নির্ভর করে না, যাকে সভিজ্ঞ সরাট বলা হয়, স্ব অভিজ্ঞ নিজে নিজলাভপূর্ণ, যিনি নিজ লাভেতেই পূর্ণ। আমি ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের একটা শ্লোক উচ্চারণ করেছিলাম দু তিন দিন আগে, এই শ্লোকের ব্যাখ্যা আবার করব পরে, নিজ লাভে পূর্ণ তিনি, কাজেই কেউ বাইরে থেকে কোনো বস্তু বা কিছু তোয়াজ করে বা কোনো কায়দা করে তাকে কিছু বাহাদুরি দেখিয়ে একটা খুশি করবেন এরম ব্যাপার নয়, তাকে খুশি করার একটাই রাস্তা ভক্তি দেখানো, ভক্তি করা, বাস্তবিক তাকে ভালোবাসা। কেন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তির বশ, আর ভক্তি যারা প্রচার করছেন তাদের সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলা রয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আপনাদের মধ্যে কৃষ্ণ কৃপা বিনা নহে ভক্তি প্রবর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন, কৃষ্ণ শক্তি যার মধ্যে সঞ্চারিত না হয়েছে তিনি যতই মুখস্থ করুন, যতই হারমোনিয়াম অর্কেস্ট্রা বাজিয়ে আপনাদের সঙ্গে ভাগবত কথা বলে আপনাদের চিট করে চলে গেলেন, বাট দ্য রেজাল্ট ইজ জিরো, কিন্তু রেজাল্ট হলো জিরো। বৃন্দাবনে অনেক বড় বড় কথাকার আছেন, আমি সম্মুখে তাদের একটা দুটো করে প্রশ্ন করব, আপনারাও থাকুন, খালি তাদের রাজি করান যে মহারাজ আপনাদের সঙ্গে কিছু কথোপকথন করবেন, তারা ওই কথার উত্তর দিতে পারবেন না, কেন যে কথা তারা অনুভব করেননি সেগুলো পাবলিককে বলছেন তারা। আবার কেউ কেউ গৌড়ীয় মঠের অনেক কথা উত্থাপন করেন, করে প্রমাণ করার চেষ্টা করেন আমি গৌড়ীয় ফিলোসফি মানি, বাস্তবিকভাবে আমি প্রমাণ করে দেবো তারা গৌড়ীয় ফিলোসফি মানেন না, খালি আপনার ভোটটাকে, ভোট ভোট আপনার ভোটটাকে নেওয়ার জন্য ওরাম বলছে। তারা ভাগবতের এই চৈতন্য চরিতামিতের মহাপ্রভুর যে শিক্ষাস্তকের একটা শ্লোক বলে দিল, এ তো চৈতন্য চরিত মানে তো মহাপ্রভুকে, আমি অঙ্ক কষে প্রমাণ করে দেবো তারা মানে না, মিথ্যে কথা বলছে তারা। প্রবোধানন্দ প্রকাশানন্দ সরস্বতীকে তারা একাকার করে দিচ্ছে, বলছে একই ব্যক্তি, সমস্ত সিদ্ধান্ত ভুলভাল। যেটা চৈতন্য মহাপ্রভুর পার্ষদগণ এবং তাদের নিজ ব্যক্তিগণ যারা পারম্পর্যক্রমে, তারা ছাড়া এই ধরনের সেন্সিটিভিটি টু ডিটেক্ট দ্য ফল্ট, টু ডিটেক্ট দ্য ফল্ট ইন স্পিচ, তার বক্তৃতাতে কোথায় ভুল আছে এটা ডিটেক্ট করার ক্ষমতা আপনার ক্ষমতাও নেই। সারা জীবন যদি আপনি চিৎকার করে যান পারবেন, একমাত্র যাদের ওপর শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, এদের কৃপা সঞ্চারিত হয়েছে গুরু পরম্পর্য ক্রমে, তারাই বলে দেবে বাবা দেখো এখানে কী কথাটা বললো, পুরো ভুল কথা। সারা সপ্তাহ ধরে হরিকথা বলার পর বললে এই ভাগবতের কথাটা আমি কাত্যায়নীদের পায়ে চরণে সমর্পণ করলাম। আমি বললাম বাহ ভালো কথা, তো ভাগবত কথা আর ভগবান কখনো আলাদা নয়, অভিন্ন, এই বেসিক কথাটাই তারা জানেন। অনেক কথা তাদের মুখস্থ পাণ্ডিত্য আছে, কিন্তু ভগবান এবং ভগবানের কথাটা যে অভিন্ন সেটা জানেন না। তাহলে ভগবানের কথা যদি ভগবানের থেকে অভিন্ন হয়, শ্রীমদ্ ভাগবত জি মহাপুরাণ শুরুর আগে আমি সুখদেব গোস্বামীর একটা কথা বলেছিলাম পরীক্ষিত মহারাজকে, তিনি সাবধান করে দিয়েছিলেন যে রাজন শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে শুনে রাখো, শ্রীমদ্ ভাগবতম সাক্ষাৎ কৃষ্ণ এইবাহি, এই ভাগবত জি মহাপুরাণ কোনো গ্রন্থ নয়, এটা সাক্ষাৎ কৃষ্ণ বস্তু। তাহলে আপনাকেই আমি প্রশ্ন করি, যদি ভাগবত জি মহাপুরাণ কৃষ্ণ বস্তু হয়, যদি আপনি ভাগবত হন তাহলে ভাগবতের আলোচনা করবেন, আপনি যদি ভাগবত না হন তাহলে ভাগবতের আলোচনা করতে পারেন, এই যা শাস্ত্রের বিচার। ভাগবতই ভাগবতের কথা রহস্য বুঝতে পারে, বাকি অন্য সকলে কিন্তু অনুভব করতে পারবে না। গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত, যার নিজের জীবন টোটালি ডেডিকেটেড ফর, ডেডিকেটেড আনটু দ্য লোটাস ফিট অফ সুপ্রিম অথরিটি, ভগবান যে অপ্রাকৃত জগতের ভগবান, তার চরণে নিজের জীবনের জীবন যৌবন সব কিছু দিয়েছেন, তিনি বলতে পারবেন, তার কাছে অনুভবের বিষয় হবে। তাহলে যদি সাক্ষাৎ কৃষ্ণ এওয়াহি বলে থাকেন, কে বলেছেন, নন্দনন্দন কৃষ্ণই হচ্ছে সাক্ষাৎ সুখ। আমি কালকে মহিমাতে আলোচনা প্রসঙ্গে স্কন্দপুরাণের মহিমা থেকে প্রমাণ করেছি, সেখানে ব্যাসদেব গোস্বামীর কথা, নন্দনন্দন শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সুখ। সুখদেব গোস্বামী নন্দনন্দন কৃষ্ণের আরেক স্বরূপে এসছেন, এই কথা আমি কালকে বলেছিলাম, এটা প্রমাণ আছে। এবার আমার কথা হলো, যদি সুখদেব গোস্বামী এই কথাটা বলে থাকেন তাহলে সেখানে সন্দেহের কোনো কিছু থাকতে পারে না। তাহলে সেই গ্রন্থের আলোচনাটা মানে হলো আমি ভাগবতটাকে নিয়ে ভগবানের যে দাসী গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর চৈতন্য মহাপ্রভু বলেছেন, তাহলে ভগবান যে পরস্পর অখিলেশ্বর তার এই কথাটাকে মানে তাকে নিয়ে তার দাসীগণের চরণে দিয়ে দেওয়া, এটা কোন ব্যাখ্যাকারের, আপনাদের কি অনুমোদন হয় নাকি? আপনারা যে সাধারণ বুদ্ধি এখন আছে সেই কমন সেন্স কী বলে যে ভগবানের কথাটা ভগবানের দেবীর চরণে তো দেওয়া যায় না? অনেকেই দেখবেন এই তুলসী আদি নিয়ে, তুলসীর কণ্ঠীমালা নিয়ে হট করে সবার চরণে দিয়ে দেয়, গদাধর প্রভুর চরণে দিয়ে দিল বা কোনো গুরুবর্গের না চরণে দিতে নেই, তুলসী কৃষ্ণ প্রেয়সী, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক আছে বিষ্ণু দত্তের, কিন্তু বাদবাকি সবার চরণে দিয়ে হাতে প্রশ্ন করতে হবে ভাগবতজি মহাপ্রাণতা, কিন্তু সিদ্ধান্ত জানে না করে ফেলে টুকটাক করে ভুলভাল। তাহলে এখানে বিষয়টা এই দাঁড়ালো যে অন্যায় ব্যতিরেকভাবে যে ভগবানের দ্বারায় সৃষ্টি স্থিতি প্রলয় এই সমস্ত কিছু হচ্ছে অনাদিকাল ধরে হয়ে আসছে, তিনি সবিজ্ঞ এবং সরাট, তিনি সবিজ্ঞ মানে নিজেই সব কিছু জানেন, তাকে কোনো বুদ্ধি দিতে হবে না, আর সরাট মানে হলো যার বিচারকর্তা কেউ নেই। এই সব কথাগুলো দশম স্কন্ধে আলোচনা প্রসঙ্গে শিশুপাল যখন গালাগাল দিয়েছিলেন কৃষ্ণকে, এ স্তব্ধ, এটা হচ্ছে বেজন্মা, এই সব ব্যাখ্যাগুলো আমি করেছিলাম, আরও গোড়া হবে যদি সময় হয়। শিশুপাল গালাগাল দিচ্ছেন কৃষ্ণকে বেজন্মা, আপনার দুঃখ হলো কৃষ্ণকে গালাগাল দিচ্ছেন, ঠিকই বলেছেন, শিশুপাল দিচ্ছেন গালাগাল, কিন্তু তার মুখে শুদ্ধা সরস্বতী ঠিক করা বলেছেন, কৃষ্ণ তো সত্যি জন্ম নেই, কৃষ্ণ তো বেজান ভাই, তো মিথ্যে কথা বলেননি, সেই গালাগাল দিচ্ছে রেগে গিয়ে, তুই তার মুখে সরস্বতী ঠিক কথা বলছে, এ বাঁচাল, ইন্দ্র বলেছিল না যখন যজ্ঞবন্ধে বাঁচাল বেটা এই কৃষ্ণের কথাতে, বাঁচাল কথার ব্যাখ্যা আমাদের টিকাকারগণ বলছেন, বাঁচা অলম করতি বেদ প্রবর্তকম ইতি বাঁচালম, বাঁচা অলম করতি বেদ প্রবর্তকম ইতি বাঁচালম, তা ঠিকই বলেছেন, যার থেকে বাঁচা মানে বাক্যের বেগ যার থেকে এসছে অপ্রাকৃতিক জগতের শব্দব্রহ্ম তিনি বাঁচাল তো বটি, তা ঠিকই বলেছেন বাঁচাল ব্যাখ্যায়। আবার স্তব্ধ যদি বলা স্তব্ধ, স্তব্ধ কথার ব্যাখ্যায় আমাদের টিকাকাররা বলেছেন, বন্দনীয় ব্যক্তির অভাবে তো স্তব্ধই হয়, কৃষ্ণকে কৃষ্ণ কাকে দণ্ডবোধ করবে, বাস্তবিক কৃষ্ণ করেন সবাইকে দণ্ডবোধ, কৃষ্ণ জোর করে করেন, এই গুরুর পা ধরে করেন, রামচন্দ্র গুরুচরণে মাথা রেখে দণ্ডবোধ, এটা ইচ্ছে করে শিক্ষার জন্য, বাস্তবিক পক্ষে ভগবানের কেউ বন্দনীয় নাই, ভগবানের কে বন্দনীয় আছে, তাই জন্য তিনি স্তব্ধ, ব্যাখ্যাগুলো ঠিকই, সমস্ত ব্যাখ্যা করলে ঠিক। তাহলে এখানে সরাট বলল, এতে আপনার অবাক হওয়ার কোনো কারণ নেই, সরাট বলেছে ঠিকই, যার শাসনকর্তা কেউ নেই, যিনি একা অনন্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে এরকম তুলি মেরে চালাচ্ছেন ধুলিকলার মতো, যেমন আপনাদের চৈতন্য চরিতামৃত বলা আছে, জানলা দিয়ে যদি একটা অন্ধকার ঘরে দেখে, অন্ধকার ঘরে যদি একটা সূর্যের আলোক পতিত হয়, আপনারা অনেকেই দেখেছেন সেই সূর্যের যে বিম অফ লাইট, সেই যে বিম অফ লাইট ঘরেতে আসছে তাতে দেবে অনন্ত ধুলিকণা উড়ছে, দেখেছেন কি না, দেখেনি সবাই দেখেছে, সেই অনন্ত ধুলিকণা গবাক্ষের দ্বার দিয়ে যখন আসে সেইটাকে ব্যাখ্যা করেছেন আমার চৈতন্য চরিতামৃত কার, বলছে সেরকম অনন্ত ব্রহ্মাণ্ড এরকম ধুলিকণার মতো উঠছে, অনন্ত ধুলি অনন্ত ব্রহ্মাণ্ড ধুলিকণার মতো উঠছে, আপনাদের সন্দেহ হবে, কেন আপনারা তো জানেন না কিছু, রিলেটিভ ব্যাপারটাকে আমি ব্যাখ্যা করলেও বিগত দিনে আমি রিলেটিভ ব্যাপারটাকে ব্যাখ্যা করেছি, কিন্তু রিলেটিভ ব্যাপারটাকে ওর মাথায় আসেনি, বলে এ কী করে সম্ভব, এ কী করে সম্ভব, বলে হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না, যদি একটা পিঁপড়ে আপনার দিকে তাকায় বলবে এটা একটা কী রে বাবা বিশাল, তার রিলেটিভ ব্যাপার আছে, একটা অ্যামিবা এককোষী প্রাণী সেই যদি আপনাকে অনুভব করে দেখে বাপ রে ভাই কী একটা, তাহলে সাইজ যা কিছু আছে এগুলো সব অ্যাপারেন্ট, আপনার সাইজটাকে আপনি বেশ দাদাগিরি দেখাচ্ছেন বড় হয়ে গেছেন, কিন্তু আপনার উপরে সেরের উপস্য আসের আছে, এই পৃথিবীটাকে অনন্তদের ধুলিকণাও মনে করে না, এই অনন্তদের যে ধারণ করে রেখেছেন এই পৃথিবীটাকে ধুলিকণাও মনে করে না, তার থেকেও ছোটো, তা আপনি আবার অবাক হয়ে যাবেন, কেন বিজ্ঞানের তো এসব ব্যাখ্যা আছে নেই, যদি আপনাকে এক্ষুনি আমি বলি কোনো একটা বস্তু তোমার হাতে দেবো তুমি ধরতে পারবে বইতে পারবে, তো বুদ্ধিমান ব্যক্তি প্রথমে বলবেন সেই বস্তুটা কত বড়, প্রথমে বলবেন বলে ছোটো ব্যাপক ছোটো, তারপরে যদি আরও বুদ্ধি হয় বলে ছোটো হলো তার ডেন্সিটি কত, সেটা আমি বইতে পারবো কি না, কারণ ওই বস্তুটাকে তুমি নিয়ে যেতে পারবে কি না বলে দিল আমার মুখ দিয়ে হ্যাঁ বের করে নিল, তারপর দেখা গেল এত বড় একটা টিনে করে একটা পারদ মার্কারি দিয়ে দিল, আমি মার্কারিটা বইবে কী করে, মার্কারি এইচ জি যেটা কেমিস্ট্রিতে এইচ জি বলেন, মার্কারি এত ডেন্সিটি যেটা আপনি এটা নিয়ে বইতে এতটুকু কেনে দিলে ওরে বাপরে এত ঘন, তাহলে বিজ্ঞান বলছে ডেন্সিটি এবং ভলিউম পরস্পর প্রপোর্শনেট, যদি আমি ডেন্সিটিকে ইনফিনিটির দিকে চালিয়ে দিই, যদি আমি ডেন্সিটিকে ইনফিনিটির দিকে চালিয়ে দিই তাহলে ভলিউম টেন্স টু জিরো হয়ে যাবে, হবে কি না, সাধারণ এমনি পড়াশোনা করেছে হায়ার সেকেন্ডারি তারাও বুঝতে পারবে, তাহলে ভলিউম জিরো হয়ে যাবে, তো সেরকম এই পৃথিবীটাকে আপনার বড় মনে হয় কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের প্রেক্ষাপটে বিরবিটা ধুলিকণা সদৃশ্যও নয়, তাহলে এই সরাট বস্তু ভগবান যার অনন্ত ব্রহ্মাণ্ডে তিনিই একমাত্র সবার শাসনকর্তা, তাকে শাসনকর্তা কেউ নেই, হ্যাঁ তবে তাকে ভালোবাসার দ্বারা বশীভূত করতে পারলে তাকে থাপ্পড়ও দিতে পারবেন, তাকে মারতেও পারবেন, তার ঘাড়ে চড়তে পারবেন, এগুলো প্রমাণ আছে, চৈতন্য মহাপ্রভুকে ছোটোবেলায় গৌরাঙ্গ মহাপ্রভুকে জগন্নাথ মিশ্র এক থাপ্পড় দিয়ে দিন, রে কী করছি গঙ্গায় গিয়ে এসব লোকে বলছে, ভগবানকে আবার থাপ্পড় দেওয়া যায়, ভগবানের ঘাড়ে ওঠা যায়, কান ধরা যায়, শচীমা তো ধরতেন, লাঠি দিয়ে মারতেন, যশোদা মা কান ধরতেন, তাহলে কত আনন্দময় অবতার দেখুন। যাকে একটু ভালোবাসলে যে আপনার কাঁধে উঠবে, আপনি তার কাঁধে উঠতে পারবেন, ভগবান কৃষ্ণের সঙ্গে ছাড়া নারায়ণের সঙ্গে এসব করতে পারবেন না, নারায়ণ রেগে যাবে, নারায়ণের কাঁধে উঠতে যাবেন হবে না, কৃষ্ণের কাঁধে উঠে যায়, কৃষ্ণের সখাগণ উঠেছেন, কৃষ্ণকে এটু খাওয়াতে পারবেন, এই খেয়ে বলুন খা, খাওয়ানো যাবে, কিন্তু সেরকম অবস্থায় উঠতে হবে, নালে পারবেন না। তাহলে বলুন এরকম মধুর অবতার ডাকে আপনারা ভজন করেন না। এখানে যাই হোক, সরাট বলেছি, কিন্তু সরাটের মধ্যে একটা মধুর ব্যাখ্যা হলো, তিনি সরাট হলেও আপনার বশীভূত হতে পারেন ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা। আর তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়ো, যিনি আদি কবি, কবি কাকে বলা হয়, যিনি কবিতা লিখতে পারে, কবিতা লিখতে পারলে তবেই তো কবি বলা হয়, লেখানে আবার কী ভাষা আপনাদের, লেখানে কবি বলা হয়, যা ব্রহ্মা কি মনে করেন কবিতা লিখতে পারেন না, ব্রহ্মা ভালো কবিতা লিখতে পারে, কি মনে করেছেন, হ্যাঁ ব্রহ্মা ব্রহ্মসঙ্গীতা কে করলো, কবিতা লেখেননি, আদি কবি। আর এই একটা অর্থ হলো, আর একটা শাস্ত্রের অর্থ হলো, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানকে দেখতে পারেন, তারপর বিচার করে কর্মকাণ্ড, তাকে কবি বলা হয়। হ্যাঁ, সেই জন্য সেখানে আদি কবি ব্রহ্মাকে বলা হয় পিতামহ, সৃষ্টির আদি পুরুষ, কিন্তু সৃষ্টির ক্ষমতা তিনি লাভ করেছেন ভগবানের থেকে। এসব কথা আপনারা শুনবেন আস্তে আস্তে, ধীরে ধীরে সমস্ত আমার অনেক কিছু গুরু বৈষ্ণবের কৃপাতে আলোচনা করতে ইচ্ছে হয়, কিন্তু এক মাস কাল আমার কাছে একটা বাচ্চা ছেলের মতো সময়, কিচ্ছু মনে হয় না, মানে এই চলে গেল, মানে মনে হয় একদিনের মতো চলে গেল। যাই হোক, এখানে বলছেন আদিকবি ব্রহ্মার হৃদয়তে যিনি কৃপা সঞ্চার করেছিলেন, কৃপা সঞ্চার করেছিলেন কে, ভগবান, ভগবান কৃপা সঞ্চার করেছিলেন কীভাবে, সেসব কথা আমরা তৃতীয় স্কন্দ দ্বিতীয় স্কন্ধের সৃষ্টির রহস্যে আলোচনা করব, এক জায়গায় সব কথা আলোচনা করে কনফিউশন হয়ে যাবে। বড় আশ্চর্য ব্যাপার, ব্রহ্মাকে তিনি মন্ত্র দিয়েছিলেন দ্বিজ সংস্কার, ব্রহ্মসংহিতা আছে যে ব্রহ্মা এইভাবে দ্বিজ সংস্কার প্রাপ্ত হলেন, ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন, কার দ্বারা, ভগবানের দ্বারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন। তারপর যে গুপ্ত মন্ত্র আপনাদের শোনানো যাবে না, সেই মন্ত্র লাভ করে এই অনন্ত বিশ্বকে এরকম চুটকি দিয়ে সৃষ্টি করলেন, তার আগে পারেননি। এইসব কথা, বড় গুপ্ত কথা, যদি সেই স্তরে উঠতে পারেন আপনারাও এই সহস্য রহস্য জানতে পারবেন। তাহলে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়ো, আর যার ব্যাপারে আলোচনা করতে গিয়ে, বিচার করতে গিয়ে সমস্ত সুরয়ো, সুরয় বলতে সুর বলতে আপনারা স্বাভাবিকভাবে দেবতাগণকেই বোঝান, সুর বলতে আপনারা দেবতাগণ মানে আমরা তো শুনেছি মারা সুর মানে দেবতা, আর এখানে সুরয়ো বহুবচন বলা আছে, সুর এক বচন, সুরয়ো আর দুটো সুর থাকলে সুরৌ, সুরয়ো এখানে বহু সুর, অর্থাৎ দেবতাগণের কথা বলা আছে। কিন্তু টিকাগণ ব্যাখ্যাকারগণ বলছেন না, আপনার ভাবনাটা ঠিক হলো না, শুধু দেবতাগণ নয়, এখানে আমাদের টিকাগণ বলছেন এর মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য, কি বলছেন এর মধ্যে, বলছেন শুধু এই দেবতাগণ নয়, দিব্য সুরীগণ, এই কথাটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা হলো কি, দিব্য সুরীগণ, দীপ দীপ দীপ ধাতু ব্যবহার করা হলো, এর মানে হলো যত দিব্য ঋষি মুনি আছেন, যারা আছেন সমস্ত, তাদেরকে গ্রহণ করে যত দেবতারা আছেন, দেবতারা দেবতাদের মধ্যে সবাই আবার পারেন না, দিব্য সুরীগণ, হ্যাঁ তারা বলছেন আদিকবি মুহ্যন্তি যৎ সুরয়ো, যে সমস্ত ভগবানের বিচার, ভগবানের স্বরূপ সংক্রান্ত বিচার, যা কিছু ব্রহ্মবস্তুর আলোচনা অনুভব করতে গিয়ে, কিছু মন্তব্য করতে গিয়ে যারা মোহপ্রাপ্ত হন, কিছু বুঝতে পারেন না কি বলবেন, ভাষায় আসতে পারে না, দিব্য সুরীগণ, দিব্য মুনি ঋষি ঋষিগণ, তারা অবাক হয়ে যান কি বলবো, কি বললে ভালো হয়, অবাক হেন মুহ্যন্তি মানে মোহপ্রাপ্ত হন সুরয়ো ও দিব্য সুরীগণ। আর আরেকটা কথা, এই বিশ্বটাকে আপনি সত্যি বলে ধরে নিয়েছেন, আরে মহারাজ সত্যিই তো তাই, এই মন্দির থেকে মিথ্যে, এই তো হাত দিচ্ছি, এই তো পাথর দেখতে পাচ্ছি, এখানে বসে রয়েছে ঠাকুর, ওই বাজারে দোকানটা এগুলো সব মিথ্যে বলছেন আপনি, আমি বলিনি এখনও, পুরো ব্যাখ্যা করিনি, আমার কথাটাই আপনি আগেই তর্ক শুরু করে দিলে হবে না। আমি বলছি যার উপস্থিতির কারণে আপনি এই বিশ্ব প্রপঞ্চটাকে সত্যি বলে গ্রহণ করেছেন, সেই রহস্যটার কথা আমি উত্থাপন করছি। কথাটার মানে বুঝতে পারলেন? যে আত্মাটা আপনার শরীরের ভেতর থাকার ফলে আপনার স্ত্রী আপনি বাড়ি গেলে লাফিয়ে ওঠে, আমার স্বামী এসছে, খেতে দাও, চা দাও, এই দাও, কেন হয় বলে আপনার আত্মাটা আছে বলে, এক্ষুনি আত্মাটা বেরিয়ে যাক, তারপর কিরাম স্বামী স্ত্রী আমার আদর করে দেখি বলে, দূর করো চঞ্জাল শিগগিরি পুড়িয়ে দাও। আমি এই কথাটা একবার ব্যাখ্যা করে বলেছিলাম না, আর বারবার এই কথা বললে মূল কথাটা ব্যাখ্যা নষ্ট হয়ে যাবে। স্ত্রী যখন স্বামী মারা গেল ট্রেনে উঠছে দূরে যাবে, ওগো হ্যাঁগো কত একেবারে ওগো হ্যাঁগো সবসময়, সে বুড়ি আর বুড়ো বাইরে যাবে আর ছেলেপেলেরা ফরেনে থাকে, মেয়ে ছেলে নেই, ট্রেনে উঠেছে এসি ফার্স্ট ক্লাস, উঠে এবারে ট্রেন যখন ছাড়বে তার 10 মিনিট আগে বুড়ো হার্টফেল করলো, যাওয়া ঘুচে গেল, ট্রেন একেবারে থামিয়ে দেওয়া হলো, ট্রেনে রিপোর্ট চলে গেল, অ্যাম্বুলেন্স ট্রেনে চলে এলো, পুলিশ চলে এলো, ডাক্তার চলে, নানা রকম ব্যাপার হইচই কাণ্ড, বুড়িও ক্যান্সেল হয়ে গেল, যাওয়ার হলো না, নেবে আত্মীয় স্বজন ফোন পেয়ে গেল খবর, তারা সব স্টেশনে এলো মৃতদেহকে নিয়ে যেতে। তো বুড়িকে মন্তব্য করা হচ্ছে, সব যারা পাড়া প্রতিবেশী আছেন তা বললেন, হ্যাঁ গো এই স্বামীকে আগে যে ফ্ল্যাট যে বাড়িতে থাকো সেখানে নিয়ে যাই, আগে নিয়ে যাওয়া উচিত তো, না না না শিগগিরই শ্মশানই নিয়ে চল, ওইসব যা এই জার্ম আসবে, বিভিন্ন জার্ম, এই জার্ম ছড়াবে ঘরে গেলে, দরকার নেই তাড়াতাড়ি শ্মশানই নিয়ে চল, এই হচ্ছে ওগো হ্যাঁ গো এই ভালোবাসা ঘুচে গেল। এটা অনেক বুদ্ধি খুলে দেবে, যদি এখনও বুদ্ধি না খুলে থাকে, আক্কেল না হয়ে থাকে, তাহলে এক একটা সাধুর কথা শুনে একেবারে মাথা ঘুরে যাবে, তাহলে কী হলো এগো এগো, এখনও যে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও, ওখানে গেলে আবার ডেটলের জল ফল দিয়ে ধুতে হবে, কী দরকার আছে এগো তাড়াতাড়ি মৃতদেহ নিয়ে চল, এই ভালোবাসা। তার আগে জার্নির সময় ওগো এই চানাচুরের প্যাকেটটা নিয়েছো আর ছুরি নাও নি, ফল কাটতে হবে, এই এইসব বিচার হচ্ছে, আর 10 মিনিটের মধ্যে হাঁটতেন, এই আপনাদের জীবন। এরকম নিত্যতা অনুভব না করলে কখনো নিত্য বস্তুর প্রতি যাওয়ার কোনো চেষ্টা আসবে না। সেই জন্য আমি বলতে চাইছি যে যার উপস্থিতির জন্য এই বিশ্ব সংসারটাকে আপনাদের সত্য বলে প্রতীত হচ্ছে, আমি সেই গোপন রহস্যটার কথা বলছি, যার জন্য আপনি কেনাকাটা করার জন্য এই মাছের কিলবিল করছে পোকার মতো বাজারের লোক, এটা কিনবে ওটা কিনবে, সব মায়াতে ভগবান মোহিত করে এসব দৌড় করাচ্ছে। কিন্তু যে ভগবানের অনুপস্থিতি হলে পরে এই জগতের কোনো প্রাণ বলে কিছু থাকবে না, সত্যতা থাকবে না আপনার কাছে। এই জগৎ একেবারে মিথ্যে নয়, এই জগৎ ক্ষণিক সত্য, এই জগৎ ক্ষণিক সত্য নিত্যসত্য নয়, এই জগৎ ক্ষণিক সত্য নিত্যসত্য নয়, এই কথাটা অনুভব করলে পরে আপনি বেঁচে যাবেন, নালে মূর্খের মতো সময় নষ্ট করবেন, কোনো লাভ হবে না। সেই জন্য বলছেন যে তেনে ব্রহ্ম ইরাজ আদি কবয়ে মুঝন্তি যশ্বরয়োহ, ব্যাখ্যা হয়ে গেছে, আর তেজো বারি মৃদাম যথা বিনিময়ো ইয়ত্রোত্তিসর্গহম মৃষা, মৃষা মানে মিথ্যা, যিনি না থাকলে পরে এই সমস্ত ফ্যালাসিগুলো জগতে যে দেখছেন এগুলো কোনোটাই সত্য বলে মনে হবে না, অনুভব করতে পারবেন না। যার যার অস্তিত্বে জগৎ অস্তিত্ববান, সৎ কথাটার মানে, সৎ কথাটার প্রথমেই ব্যাখ্যা করতে গেলে আছে থাকা, এক্সিস্টেন্স, স্থিত, নিত্যসত্য বলতে ভগবান আর কিছু নাই। সেই জন্য এই কথা বলতে গেলে এটাই অনুভব করতে হবে। তাহলে তেজ ও বারি মৃদাম যথা বিনিময়, আমি একটা উদাহরণ দিলে আপনারা এই কথাটা বুঝতে পারবেন। আপনারা যখন মরুভূমিতে বিচরণ করেন, কি মরুভূমি ছেলে দিন, গরমের সময় হয়তো আপনাদের এখানেও এটা হয়, এটা হচ্ছে দূরে যখন গাড়ি চালাচ্ছেন বা চলছেন তখন দেখতে পাচ্ছেন দূরে ফ্যালাসি, একটা আশ্চর্য মনে হচ্ছে ওখানে বৃষ্টি হয়ে গেছে, জল আছে মনে হয় কি না, অনেকেই জানেন মরুভূমিতে চলতে চলতে বিশেষভাবে এটা দেখা যায়, মরুভূমিতে চলতে চলতে মনে হয় যেন ওই দূরে বোধহয় জলের একটা সোর্স আছে, জলাশয় আছে, কিন্তু ছুটে গেলে দেখা যায় সেখানে কোনো জলাশয় নাই। জলাশয়ের মতো, জলের মতো একটা প্রতীতি, ইট সিমস দ্যাট ওয়াটার ইজ দেয়ার, কিন্তু জল নাই, জল আদৌ নাই, মিথ্যে কথা। এটা তেজ তত্ত্ব, সানলাইট পড়েছে বালির ওপরে, বালির যে ওপরে লেয়ারটা এটা গরম হয়ে তার হিট রেডিয়েন্ট করছেন, ছেড়ে দিচ্ছেন, তারপরে সেখানকার বায়ুর লেয়ারটা হালকা হয়ে যাচ্ছে, ওপর থেকে ভারী লেয়ারটা নিচে নেমে আসছে, এইভাবে অনর্গল একটা আপডাউন দেখতে পাচ্ছেন। এই আপডাউন দেখতে দেখতে আপনার দূর থেকে মনে হচ্ছে ওখানে জল আছে, জলের কম্পন হচ্ছে, বাস্তবিক পক্ষে জল নাই সেখানে। ভগবান এখানে এই ভগবানের কথা প্রথমেই বলতে গিয়ে বলছেন, তেজ বারি মৃদা যথা বিনিময় যত্র ত্রিস্বর্গহম মেশা। এই যে ত্রিস্বর্গ এটাকে মিথ্যে বলে মনে হচ্ছে, তেজ বারি, তেজ তত্ত্ব, হিট বারি মানে জল, মৃদা মানে মাটি, যেটাকে বালিটাকে সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড, এটাও মাটি তত্ত্ব, এটা মিথ্যি তত্ত্ব। আপনাদের বিচারে এটা বালি, বালিটাও মাটি তত্ত্ব। যাই হোক, এখানে তেজ ও বারি এবং মৃদা অর্থাৎ তেজ, বায়ু, বারি মানে জল এবং মৃত্তিকা তত্ত্ব, যেটা একে অপরের স্বরূপকে বিনিময় করে আপনার কাছে একটা ফ্যালাসি, একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি করবে। তেজ বারি মৃদা যথা বিনিময় যত্র ত্রিস্বর্গহম মেশা। দেবতা, ইন্দ্রিয় এবং ভূত, এই সমস্ত কিছু যা কিছু আপনারা দেখছেন এটাকে বাস্তবিক সত্য বলে মনে হচ্ছে, এর কারণে তৈকালিক কোনো অস্তিত্ব নাই, এটা আপাত সত্য, নিত্য সত্য না। আর যিনি নিজের তেজের দ্বারা ধান্না সেন, অর্থাৎ নিজের তেজের দ্বারা সদা নিরস্ত কুহকম, আপনার মধ্যে যে মায়া, আপনার মধ্যে যে মায়াগুলো আবির্ভাব হচ্ছে, যে কোনো জায়গায় মায়া বিভিন্ন ধরনের জাদু দেখাচ্ছে, সেটা একমাত্র এই ভগবানের এই তেজের দ্বারা নিরস্ত হবে। ধান্না সেন সদা নিরস্ত কুহকম, নিজের তেজের দ্বারা, ধামলা মানে হলো তেজ বোঝা যায় নিজের জায়গা, অ্যাবট ট্রান্সেন্ডেন্টাল অ্যাবট, ধাম মানে তেজ, অনেক কিছু, ধাম মানে তেজময় বস্তু বিকিরণ করছে, অনেক কিছু মানে হয় এই ধামলা সেন নিজের এই তেজের দ্বারা সর্বদাই কুহককে অর্থাৎ মায়াকে নিরস্ত, অর্থাৎ হারিয়ে দেন, পরাজিত করেন। নিরস্ত কুহকম, সেই যে সত্য বস্তুটা, সেই সত্য সত্যম পরম ধীমহি, এই পরম সত্য বস্তুটাকে আমি ধ্যান করবার চেষ্টা করছি। আপনার আপনার সত্যম পরম ধীমহি মানে ব্যাসদেবজি মুনি সবাইকে আহ্বান করছেন, আপনারা সকলে চলে আসুন, আমরা সেই পরম সত্য বস্তুকে ধ্যান করি। সেই পরম সত্যকে আপনারা ধ্যান করুন, আপনারা লাভবান হবেন, খণ্ড বস্তু ধ্যান করবেন না। এইভাবে সবাইকে এরকম হাত জোর করে, হাত ফেলে সবাইকে ডেকে আনছেন। ভগবান সচ্চিত এবং আনন্দময় কথাটা অনেকেই পায়রার মতো বকে যান, তোতা পাখির মতো, সৎ বলতে যার নিত্যকালীন অস্তিত্ব আছে। এই জগৎটা যেমন আজকে আপনার কাছে সত্য বলে মনে হচ্ছে, আজকে এই বাড়িটা আপনার, আজকে আপনার এই স্ত্রীটা আপনার, সমাজ তাই বলবে, সে কথা ঠিক, কিন্তু কালের প্রেক্ষাপটে আজকে যাকে আপনি স্ত্রী বলছেন কালকে আর আপনার স্ত্রী থাকবে না, যে বাড়িটাকে আপনি বলছেন আমার সে বাড়িটা কালকে সময়ের কালের গতিতে সেটা আপনার হবে না। প্রচুর ধনী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, মরে গেছেন, মরে গিয়ে তার আর বাড়ি সম্পত্তির উপর আর অধিকার জমাতে পেরেছেন কি? আমাদের ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সামনে, সানন্দ সুগতগুঞ্জের সামনে একটা আমেরিকা থেকে পাস করা একটা হোমিওপ্যাথিক ডাক্তার, ভালো সে চিকিৎসা করতেন, সে সারা জীবনের অর্থ জোগাড় করে সে একটা সুন্দর একটা বাড়ি তৈরি করলেন বাংলো প্যাটার্নে, একবারে সরস্বতী নদীর তীরে, সমস্ত টাইলস ফাইলস ফিট করে। মিস্ত্রি যদি ভুল করে ফেললো তাকে বকে ওই জায়গাটা ভাঙাচ্ছেন, এই হলো না ভাঙ, আবার নতুন করে কর, এইভাবে সব করাচ্ছেন। করে দেখা গেল বাড়িটার যখন উদ্বোধন হবে, উদ্বোধনের আগেই তিনি মারা গেলেন। সেই বাড়িটাকে আমি দেখি, ওখান থেকে যেতে গিয়ে বাড়িটা আমারও ভালো লাগে। সেই জন্য বলছেন খুব শীঘ্রই কী হলো, তিনি মারা গেলেন। বাড়িটার কাজ দিয়ে গেলে আমি হাসি আর মনে পড়ে, এত সুন্দর বাড়ি, মানে একবার সরস্বতী নদীর তীরে, তারপর দেখা গেল মারা গেলেন। তাহলে ওই বাড়ির প্রতি তার আসক্তির কারণে হয় সে ইঁদুর হয়ে, হয় সে ছুঁচো হয়ে, হয় সে টিকটিকি হয়ে বাড়িতে থাকবে, এছাড়া আর উপায় নেই। কারণ বাড়িটার প্রতি আসক্তি ছিল, কিন্তু বাড়িটার প্রতি সে দাবি করতে পারবে না, সম্ভব নয়। এইভাবে দেখা যায় যদি জাগতিক বিষয়ে আমাদের আসক্তি থাকে, তাহলে কোনো মতেই এই অপ্রাকৃত জগতের এই সচ্চিদ আনন্দময় ভগবান তার কথা শোনা এবং অনুভব করা মুশকিল হয়ে যাবে। আজকে আমার কাছে খবর এলো আজকে এখানে সমাপ্তি করার জন্য, কেন এখানে নাকি কি শপথ গ্রহণ করা হবে, ভাগবত কথায় বিক্ষেপ হলো, অনেক কিছু বলার ইচ্ছে ছিল। কালকে এই জন্মাদর্শ শ্লোকের আরও কিছু একটু ব্যাখ্যা করে সুন্দর, এবং সিদ্ধা স্বামীপাদ প্রথমেই ভাগবতের বন্দনা মুখে কি বলেছিলেন, কেন বলেছিলেন, এইসব কথাগুলো আলোচনা করে বাস্তবিক ভাগবত কথায় রহস্যময় কথায় আমরা অনুপ্রবেশ করব। আজকে কথার বিশ্রাম দিই ওই শ্লোক দিয়ে যেখানে শুরু করেছিলাম সেটা দিয়ে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। বাঞ্ছা কল্পতরু বসে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ব্যবস্থা নমঃ।